السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم الكتاب المبين. إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون وإنه في أم الكتاب لدينا لعلي حكيم. আল্লাহ ফাকরাবুল আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলম কোরআনী করিম নাজিল করেছেন এবং তার দ্বারা আমাদেরকে হিদায়ত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনী করিম নাজিল করে তাকে সম্মানিত করেছেন। আজকে তাফসীর হবে সূরাতে যুখরুফের। সূরাতুজ যুখরুফ কোরআনী করিমের একটি সূরার নাম। এই সূরার আয়াত নম্বর 35-এ যুখরুফ শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেই শব্দটি দিয়েই নামকরণ হয়েছে এই সূরার, সূরায়ে যুখরুফ। যুখরুফ মাসদার জাখরাফা থেকে, জাখরাফা ইউযাখরিফু মানে হচ্ছে সজ্জিত করা, অলঙ্কৃত করা, সাজানো, একে বলা হয় জাখরাফা বা জাখরাফা ইউযাখরিফু। এই জন্য বিভিন্ন ঘরে অথবা মসজিদে যে অনেক নকশা করা হয়, সাজানো হয় বিভিন্ন রং দিয়ে, এটাকে বলা হয়েছে জাখরাফাতুল মাসাজিদ, মসজিদকে অলঙ্কৃত করা, যেটা কিয়ামতের একটি আলামত, লক্ষণ। কারণ শরীয়তে মসজিদকে এত অলঙ্কৃত করা, সাজসজ্জিত করা, যাতে মুসল্লির নামাজের দিকে মন না থেকে চলে যাওয়া ওই নকশার দিকে আর ওই সাজের দিকে, এটা ঠিক নয়। তো এই যুখরুফ মানে সাজসজ্জিত করা, অলঙ্কৃত করা, আর স্বর্ণ দিয়ে অলঙ্কার ব্যবহার করা হয় সাধারণত মহিলাদের ক্ষেত্রে। এই জন্য কোরআনে কেরিমের ওই শব্দটির অর্থ যে আয়াত নম্বর 35-এ রয়েছে স্বর্ণের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই যুখরুফের তাফসীর করেছেন স্বর্ণ দিয়ে। এই সূরায় 89টি আয়াত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে মক্কার জীবনে এই সূরা নাজিল হয়েছে। এই সূরায় কোরআনী করিমের শপথ দিয়ে আল্লাহ পাক সূরা শুরু করেছেন এবং কোরআনী করিম আল্লাহ পাকের পক্ষ থেকে সম্মানিত বাণী, আরবি ভাষায় আল্লাহ পাক নাজিল করেছেন, যাতে করে প্রথম সম্বোধন যেসব মানুষদেরকে করা হয়েছে তারা সহজে বুঝতে পারে। এবং আরবি ভাষা সবচেয়ে বেশি ব্যাপক অর্থ বহনকারী ভাষা। আরবি ভাষার মধ্যে আবার কোরাইশদের ভাষা সবচেয়ে বেশি অলঙ্কারযুক্ত ভাষা, শুদ্ধ ভাষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরাইশদের ভাষায় কোরআন করিম নাজিল করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হামিম আল কিতাবিল মুবিন। হামিম এইরকম শব্দগুলি এর আগে এসছে, এগুলি হচ্ছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর, হা একটি অক্ষর, মিম একটি অক্ষর। এগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, সুতরাং এগুলির অর্থ জানার জন্য কোন চেষ্টা করা বৃথা, এগুলির কোন প্রয়োজন করে না। এগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনে কেরিমের আয়াত, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং এগুলি দিয়ে হয়তো আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদেরকে চ্যালেঞ্জ করতে চেয়েছেন যে এই অক্ষর দিয়েই কোরআনে কেরিম আল্লাহ পাক নাজিল করেছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত, আর তোমাদের কাছে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলি রয়েছে, বর্ণগুলি রয়েছে, সুতরাং তোমরা যদি কোরআনে কেরিমের প্রতি ঈমান না নিয়ে আসো, আল্লাহ যে আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর বাণী, তাহলে তোমরা এই রকমের অলঙ্কারযুক্ত বাণী তৈরি করে দেখিয়ে দাও। সেই চ্যালেঞ্জে তারা হার মানতে বাধ্য হয়েছে, যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনে কেরিম নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়াল কিতাবিল মুবিন, আর আমি শপথ করি এমন কিতাবের যা স্পষ্টকারী, সহজভাবে অর্থ করলে সুস্পষ্ট কিতাবের। কিন্তু মুবিন ইসিম ফাইলের সেগা আবান ইবিন থেকে, মানে আবান ইবিন মানে স্পষ্ট করা। তাহলে এমন কিতাবের আল্লাহ শপথ করছেন যেই কিতাব স্পষ্ট করেছে, যা কিছু তাতে রয়েছে বিশ্বাস সম্পর্কে, আকিদা সম্পর্কে, তা স্পষ্ট করেছে কোরআন করিম। যা কিছু তাতে ইবাদত সম্পর্কীয় রয়েছে তা আল্লাহ পাক স্পষ্ট করেছেন এই কোরআন করিম দিয়ে। যা কিছু আখলাক চরিত্র সম্পর্কে রয়েছে, মানুষের আদান প্রদান সম্পর্কে রয়েছে, তা আল্লাহ পাক কোরআন করিম দিয়ে স্পষ্ট করেছেন। কোরআন করিম স্পষ্টকারী, এইরকমই যে কোনো বিষয় ঘটনাবলী রয়েছে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কোরআনে কারীম দিয়ে, যেসব ঘটনাবলী দিয়ে আল্লাহ পাক মানব জাতিকে উপদেশ দিতে চেয়েছেন। আগের যুগে যেসব ঘটেছে সৎ ব্যক্তিদের ঘটনা, তাদের থেকে শিক্ষার বিষয় যে আমরাও যদি সৎ হই আল্লাহ ওইভাবে সম্মানিত করবেন। অসৎ ব্যক্তি পাপিষ্ঠ যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, যেসব জাতিকে ধ্বংস করেছেন, সেসব ঘটনাকে আল্লাহ এত স্পষ্ট করেছেন যা দিয়ে আমরা শিক্ষা নিতে পারব যে আমাদের যদি অবস্থা ওইরকমই হয়, চরিত্র ওইরকমই হয়, আমাদের দিনের অবস্থা ধর্মের অবস্থা যদি ওইরকমই হয় যেসব পাপী জাতি অতিবাহিত হয়েছে তাদের মতো, তাহলে আমাদের দশাও এরকমই হবে, আমাদের ওপর সেই রকমই আল্লাহ পাকের আজাব আসবে। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্টকারী কিতাবের আল্লাহ পাক শপথ করেছেন। শপথ করে কি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন? কোরআনের বিষয় উল্লেখ করেছেন। তাহলে এখানে শপথ কোরআনের, আর শপথ করার পরে যে বিষয়টিকে অকাট্যভাবে বর্ণনা করা হয় সেটাও বিষয়বস্তু হচ্ছে কোরআনে কারীম। ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়া, এটা হচ্ছে বিষয় যার উপর শপথ করা হয়েছে। যেমন এটাকে বোঝানোর জন্য আপনার একটা শপথ দিয়ে বুঝাই, যেমন কেউ শপথ করছেন, কসম করছেন যে আল্লাহর কসম আমি এই কাজ করব না, তো আমি এই কাজ করব না বা এখানে যাব না, এটা হচ্ছে আপনার বিষয়বস্তু যেটাকে শক্ত করে বর্ণনা করার জন্য আপনি কসম করছেন আর আল্লাহ পাকের কসম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পষ্টকারী কিতাবের কসম করে বলছেন যে আমি এই কোরআনে কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি। ইন্না জাআলনাহু, আমি এই কোরআনে কারীমকে করেছি, জাআলা ইয়াজআলু মানে করা মানে নাজিল করেছি, কোরআনান আরবি, আরবি কোরআন। কোরআন শব্দটিও কারা ইকরাউ থেকে, কারা ইকরাউ কিরাতান ওয়া কোরআনান, কারা মানে পড়া পাঠ করা, ওর থেকে হচ্ছে কোরআন। কোরআনে কারীম সবচাইতে বেশি দুনিয়ার মধ্যে তেলাওয়াত হয়, কোরআনে কারীমের তেলাওয়াত সবচাইতে বেশি হয়, এই জন্য কোরআনে কারীমকে আল কোরআন বলা হয়। আমি এই কোরআন কি আরবি ভাষায় নাজিল করেছি, ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, আকল থেকে, আকল মানে জ্ঞান, মানুষের বিবেক, আর আকালা ইয়াকিলু থেকে তাআকিলুন, তোমরা যাতে করে সহজে বুঝতে পারো। চিন্তা করুন, কোরআনে কারীম নাজিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা আরবি। কোরআনে কারীম নাজিল হচ্ছে মক্কাতুল মুকাররমায়, যেখানকার লোকজনের মাতৃভাষা হচ্ছে আরবি। আরব দেশে নাজিল হচ্ছে আরব জাজিরাই উপদ্বীপে বা দ্বীপে নাজিল হচ্ছে, যেখানকার লোকের ভাষা হচ্ছে আরবি। তাহলে আল্লাহ পাক যদি আরবিতে না নাজিল করে অন্য ভাষায় নাজিল করতেন তাহলে সেটা জটিল হইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহ পাক শিখিয়ে দিতেন স্পেশাল আল্লাহ পাকের হুকুমে কোন ফায়াকুন দিয়ে, বাকি লোকেরা যাদেরকে সম্বোধন করছে কোরআনে কারীম, ইয়া ইয়োহান্নাস, ইয়া ইয়োহাল্লাযীনা আমানু, শোনো হে ইমানদাররা, হে মানুষ, তাদের বোঝা কত কষ্টকর হয়ে যেত। প্রথম সম্বোধন কোরআনে কারীম করেছে আরবদেরকে, প্রথম সম্বোধন করেছে কোরআনে কারীম মক্কার লোকদেরকে, আর তাদের মাতৃভাষা ছিল আরবি, এই জন্য আরবি ভাষায় আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। তারপরে সমস্ত ভাষাগুলির সাথে তুলনা করলে আরবি ভাষা সবচেয়ে বেশি রিচ ভাষা। আরবি ভাষার পরিবর্তন খুব মন্থর গতিতে, তাতে পরিবর্তন তেমন নেই, 1400 বছর হয়ে গেছে, তারপরে কোরআনে কারিমে যে শব্দগুলি আরবিতে ব্যবহার হয়েছে সেগুলি সবগুলি প্রায় আজকেও ব্যবহার হচ্ছে। এমন কোন শব্দ নেই যেটা একেবারে এমন কোন ডিকশনারি ছাড়া কোথাও কোন মাতৃভাষা পাওয়া যাবে না, এমন নাই। এক গোত্র না বললে, এক বংশ না বললে, এক এলাকার লোক না বললে আর এক এলাকার লোক ওই শব্দগুলি ব্যবহার করে। তাহলে 1400 বছরের পরেও দেখছেন যে কোরআনে কারীম মানুষের মাতৃভাষা আছে। পক্ষান্তরে দুনিয়ার যে কোনো ভাষা নেন, যেগুলো খুব প্রাচীন ভাষা ছিল সেগুলি মৃত ভাষা, যেমন সংস্কৃত, হ্যাঁ, ল্যাটিন, মৃত ভাষা, সেই ভাষা বুঝার লোকই নেই। আর এমনকি ইংরেজি ভাষা সম্পর্কে যারা ভাষা পণ্ডিত তারা বলেছেন, ভাষার উপরে আমরা একটা সাবজেক্ট পড়াশোনা করেছিলাম ছাত্র জীবনে আরবি সাহিত্যের উপর, তাতে অন্যান্য ভাষা সম্পর্কে আলোচনা করা হইত। তো তাতে বলা হয়েছে যে মাত্র 200-250 বছর আগের ইংলিশ আজকের লোকেরা বুঝতে পারবে না বিনা ডিকশনারি কনসাল্ট করে, যতক্ষণ ডিকশনারি না দেখবে। শেক্সপিয়ারের ইংলিশ কবিতা বুঝতে পারবে না আজকের যুগের লোকেরা সাধারণভাবে, কিন্তু 1400 বছর আগের আরবি যদি সামান্য জ্ঞান থাকে, আরবি সম্পর্কে মোটামুটি মধ্যম জ্ঞান থাকে, তাহলে বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বহু হেকমত যা তিনি জানেন, বহু রহস্য যা তিনি জানেন, সেসব রহস্যের কারণে কোরআন কারীম আরবি ভাষায় নাজিল করেছেন। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব, আর নিঃসন্দেহে এই কোরআন কারীম, এই যে কোরআনের কথা আল্লাহ উল্লেখ করলেন, তা মানে এই কোরআন কারীম, ফি উম্মিল কিতাব লাদাইনা, আমার নিকট, আল্লাহ বলছেন আমার নিকট, লাদাইনা আমাদের নিকট অর্থাৎ আল্লাহ পাকের নিকট, বহু বচন আল্লাহ পাক নিজের শানের ক্ষেত্রে উল্লেখ করেছেন, আমার নিকট ফি উম্মিল কিতাব, উম্মুল কিতাবে রয়েছে। উম্মুন মানে মূল আসল, আর কিতাব মানে কিতাব, যে কিতাবের মূল তাতে রয়েছে। কিতাবের মূল কি? এই কিতাবের মূল বা আসল হচ্ছে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ সুরক্ষিত ফলক। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরায় বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহি মাহফুজ, সূরায়ে বুরুজে রয়েছে। বরং জেনে রাখো যে এই কোরআন হচ্ছে সম্মানিত কোরআন, কুরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ, যা সুরক্ষিত ফলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে সুরক্ষিত রয়েছে শয়তান থেকে, জিন থেকে, মানুষের স্পর্শ করাতে কেউ স্পর্শ করতে পারে না, সেই ফলকে সুরক্ষিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে সেটা হচ্ছে উম্মুল কিতাব, সমস্ত শহর সমস্ত দেশের মূল, আল্লাহ বলেছেন উম্মুল কোরা মাক্কাতুল মুকাররমাকে, মাক্কাতুল মুকাররমার আরেক নাম হচ্ছে কোরআনি নাম কি, লিতুনজিরা উম্মাল কোরা ওয়ামান হাওলাহা, আল্লাহ বলছেন যাতে হে নবী তুমি সতর্ক করো উম্মুল কোরা এবং আশেপাশের লোককে, মক্কার লোককে এবং মক্কার আশেপাশের লোকদেরকে, প্রথম তাদেরকে সতর্ক করো। উম্মুল কোরা, কারিয়াতুন মানে গ্রাম বা শহর, কারিয়া দুই অর্থে ব্যবহার হয়, কারিয়া মানে গ্রামও হয় আবার জনপদ আর শহরও হইতে পারে। তো আর কারিয়াতুনের বহুবচন হচ্ছে কোরা, তাহলে যত জনপদ রয়েছে, যত দুনিয়াতে শহর রয়েছে, যত গ্রাম রয়েছে, সবগুলির মূল হচ্ছে মক্কাতুল মুকাররমা। এইরকমই কোরআনে কারীমের মূল আল্লাহ বলেছেন কি, কোরআনে কারীমের মূল না, এটা হচ্ছে উম্মুল কিতাব, কিতাবের মূল বললাম, আর এটা হচ্ছে কোরআনে কারীমের যে সূরাগুলি আছে, সূরাগুলির একটি মূল সূরা রয়েছে সূরাতুল ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, উম্মিল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে উম্মিল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল। মাকে উম্মুন কেন বলা হয়? কারণ মা হচ্ছে আমার আপনার মূল, যেখান থেকে আপনি উদ্গত হয়েছেন, যেখান থেকে আপনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন, কত ক্ষুদ্র ছিলেন, ক্ষুদ্রর আগে কি ছিলেন তার একটু পিছিয়ে চিন্তা করেন, সেই মূল থেকে আপনি আমি এতদূর পৌঁছেছি। উম্মুন মানে মা, উম্মুন মানে আসল, উম্মুন মানে শিকড়, উম্মুন মানে জড়, যা বলবেন এই ধরনের অর্থগুলি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ওই ক্ষেত্রে নবী করিম সাল কি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, লা সালাতা ইল্লা বিউম্মিল কোরআন, উম্মিল কোরআন কোরআনের মা ছাড়া, কোরআনের মূল ছাড়া মানে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর সূরা ফাতিহা কোরআন কেমে সবচেয়ে বেশি সহজ বাস্তবে, যদি ওর চেয়ে ছোট সূরা, সূরা ইখলাস আছে, সূরা কাউসার আছে, সূরা আসর আছে, আছে না, হ্যাঁ, কিন্তু সবচেয়ে সহজ হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য কোরআন কারীমে যে আল্লাহ আরেক আয়াতে বলেছেন ফাকরাও মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তাই পড়ো, সবচেয়ে সহজ হচ্ছে সূরা ফাতিহা, এই জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব, আর এই কোরআন কারীম কিতাবের মূলে রয়েছে অর্থাৎ লহে মাহফুজে রয়েছে লাদাইনা আমার নিকট, লা আলিয়ুন হাকিম, লা মানে অবশ্যই, লাম তাকিদ অবশ্যই, এই কোরআন আলিয়ুন মানে সর্বোচ্চ সম্মানে উন্নত, সবচেয়ে বেশি সম্মানিত এই কোরআন, লা আলিয়ুন হাকিম এবং জ্ঞান বিজ্ঞানে পূর্ণ বা প্রজ্ঞাপূর্ণ। কোরআনে কেরিমে যা কিছুই রয়েছে তা জ্ঞান বিজ্ঞানে পূর্ণ, জ্ঞানে ভরা, প্রজ্ঞাতে ভরা, হাকিম। আল্লাহ পাক রব্বুল আলমিনের কোন আদেশ নিষেধ হেকমত রহস্য ছাড়া নেই, আল্লাহ পাক রব্বুল আলমিনের কোন ঘটনা বর্ণনা উদ্দেশ্যবিহীন নেই, যে কিসা শুধু এমনি কিসা শুনিয়ে দিয়েছেন, ইউসুফ আলাহ ইসলামের কিসা, মুসা আলাহ ইসলামের কিসা এমনিতেই শুনিয়ে দিয়েছেন, হ্যাঁ আদম আলাহ ইসলামের দুই ছেলের কিসা এমনিতেই শুনিয়ে দিয়েছেন, শুধু কিচ্ছা বয়ান করে না। আল্লাহ পাক রব্বুল আলমিন যা কিছু কোরআনে কেরিমে বর্ণনা করেছেন তাতে রয়েছে হেকমত, তার আদেশ নিষেধ কোরআনে কেরিমে রয়েছে তাতে রয়েছে হেকমত, তার হালাল হারাম রয়েছে তাতে রয়েছে হেকমত, হালাল কেন করলেন তাতে হেকমত আছে, কেন হারাম করে দিলেন শুকুরের গোস্ত তাতে হেকমত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন একজন পুরুষের জন্য প্রয়োজনে চারটি পর্যন্ত জায়েজ করলেন নারী, তাতে হেকমত রয়েছে, কিন্তু একজন মহিলার জন্য একাধিক পুরুষ জায়েজ নাই তাতেও হেকমত রয়েছে, প্রত্যেকটি কাজে হেকমত রয়েছে, প্রত্যেকটি বিধানে হেকমত রয়েছে, প্রত্যেকটি কথাই কোরআনে কারীমের রহস্য রয়েছে। লা আলিয়ুন হাকিম, কোরআনে কারীমের এইরকম বা এইরকম কাছাকাছি অর্থ বহনকারী আয়াত আরো বেশ কিছু রয়েছে, যেমন এর আগে তফসির হয়েছে ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নিঃসন্দেহে হচ্ছে সম্মানিত কোরআন, ফি কিতাবে মাকনুন যা লুকায়িত কিতাবে রয়েছে, এই কিতাব লুকায়িত রয়েছে লোহে মাহফুজ, এখানে ফি কিতাবে মাকনুন মানে লোহে মাহফুজ, যেখানে জিন শয়তান মানুষ কেউ পৌঁছিতে পারে না, লায়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তাকে এই লোহে মাহফুজকে সুরক্ষিত ফলককে স্পর্শ করতে পারে না, ইল্লাল মুতাহহারুন একমাত্র যারা পবিত্র তারা ছাড়া অর্থাৎ ফেরেশতাগণ ছাড়া, ফেরেশতাগণ ছাড়া কেউ সেখানে পৌঁছিতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন যা বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাক আর অন্য সূরে বলেছেন কাল্লা ইন্নাহা তাযকিরা, শুনে রাখো যে এই কোরআন হচ্ছে উপদেশ, ফামান শা আযাকারা সুতরাং কেউ যদি চায়, ফামান শা আযাকারা কেউ যদি ইচ্ছা করে তাহলে উপদেশ নিক, ফি সুহুফিম মুকাররামা সম্মানিত লিখনিত রয়েছে, সম্মানিত লিপিত রয়েছে, ফি সহফিন সাহিফাতনের বহুবচন হচ্ছে সহফ, সম্মানিত কিতাব সমূহ রয়েছে, মারফুআ যা সম্মানিত যাকে আল্লাহ সুউচ্চ করেছেন কোরআনে কারীমকে, মুতাহহারা যাকে পবিত্র রেখেছেন, নাপাক হাত স্পর্শ করতে পারে না, কারণ জিন শয়তানের হাত যদি স্পর্শ করত, মানুষ শয়তানের হাত যদি স্পর্শ করতে পারত তাহলে তাতে রদবদল করে দিত, শুধু নাপাকি লাগিয়ে দেওয়াই শুধু না, বরং কি করতো খেয়াল খুশি জিনিস ঢুকায়তো, যেমন ইহুদিরা আল ফুরকান তৈরি করেছে, এই কোরআন বাদ দিয়ে আর এক কোরআন তৈরি করে মুসলিম সমাজে পাচার করার জন্য চেষ্টা লেগে আছে, শুনেছেন আল ফুরকানুল হকের কথা কয়েক বছর আগে বলেছিলেন এক আলোচনায়, মুতাহারা পবিত্র রাখা হয়েছে, বেআইদি সাফারা যারা সম্মানিত ফেরেশতা তাদের হাতে রয়েছে, কিরামিন যারা সম্মানিত বারারা যারা নেক সৎ, এরকম বহু আয়াত কোরআনে কারীমের প্রশংসায় কোরআনে কারীমের গুণাবলীতে রয়েছে কোরআনে কারীমে। আগে বড়া যাক, আল্লাহ পাক বলেন আফা নাযরিবু আনকুম যিকরা সাফহান আন কুনতুম কওমা মুসরিফিন, আফা নাযরিবু আনকুম যিকরা সাফহান, এখানে আরবি ভাষার একটা বাক ভঙ্গিমা রয়েছে, বিভিন্ন ভাষাতে একটা বাক ভঙ্গিমা আছে যেটা আর শাব্দিক অর্থ থেকে একটু দূরে গিয়ে বুঝতে হয় কথা, আরবরা বলতো যারা বা আনহ সাফহান মানে তাতে থেকে মুখ ফিরিয়ে নিল, যারা বা আনহ সাফাহান, সাফা আপনার এই দিকটা হাতের তলাকে সাফা বলা হয়, তো মুখ ফিরিয়ে নিল, এই ক্ষেত্রে যারা বা আনহ সাফহান ব্যবহার করা হয়, এ যারা বা আনহ সাফান থেকে কোরআনে কারীম আয়াতটাকে লক্ষ্য করেন আফা নাযরিবু আনকুম যিকরা সাফান, আল্লাহ বলছেন আমি কি তোমাদের থেকে উপদেশকে প্রত্যাহার করে নেব ফিরিয়ে নেব, যে কোরআন নাজিল করা শুরু করেছিলাম আর দেখলাম যে মক্কার কাফের একটিও ইসলাম কবুল করতে চায় না, এরা কোরআনকে বরদাস্ত করতে পারে না, শুধু কোরআনকে প্রত্যাহার করি না ফিরিয়ে নেবো, উঠিয়ে নেবো আমি, যাক তোমাদের জন্য দরকার নেই কোরআনের, উঠিয়ে নেব। এই আয়াতের দুটি তাফসির করা হয়েছে, সাহাবি মুফাসসির কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি তাফসির করেছেন, আর একটি তাফসির প্রখ্যাত তাবেঈ কাতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে তাফসির হয়েছে, যে তাফসিরটি এখন বললাম যে তোমরা ঈমান আনকুন্তুম, তারপরে আগের অংশটুকু তরজমা করে আনকুন্তুম কওমা মুসরিফিন, যে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, এজন্য তোমরা সীমা লঙ্ঘন করে জাতি মানতে চাইলে না কোরআনকে, সেই জন্য আমি কোরআনকে কি প্রত্যাহার করে নেব। কারণ অনেক সময় শাসক গোষ্ঠী অথবা বড় কোন নেতা অথবা বাড়ির মালিক, যে বাড়িতে পাঁচ ভাই থাকতে মালিক থাকে, যখন মালিক থাকে না, বাবাই হোক অথবা বড় ভাই হোক, কোন একটা সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নেওয়ার পরে দেখলো যে ভাইরা আমাদের রাজি না, তখন কি করে, প্রত্যাহার করেন না, ঠিক আছে এটা আমি আমার কথাটা উঠিয়ে নিলাম। হ্যাঁ, নেতারা ওই রকম করে, কোন একটা সিদ্ধান্ত নিতে যায় দেখলো যে মুসিবত আছে, এই সিদ্ধান্ত নিতে গেলে আমাদের অসুবিধা আছে, সিদ্ধান্তকে উঠিয়ে নেয়, প্রত্যাহার করে। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করতে চেয়েছি এবং কোরআন নাজিল করব, তোমরা যে সীমা লঙ্ঘনকারী জাতি সেজন্য আমি কোরআন কি প্রত্যাহার করে নেব। আফানাগরিব আনকুম যিকরা সাফান, তোমাদের থেকে এই উপদেশকে কি প্রত্যাহার করে নেব, কোরআনে কারিমে যে উপদেশ রয়েছে আনকুন্তুম কওমা মুসরিফিন, যে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি এজন্য যে তোমরা মানতে চাইছো না, সুতরাং কোরআন নাজিল করে লাভ নাই, উড়িয়ে নিলাম, এটা কখনো করব না, আমি যা করতে চেয়েছি করব, নাজিল করতে চেয়েছি নাজিল করব, তোমাদের উপর আমার প্রুফ প্রমাণ হুজ্জত কায়েম হবে যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম সত্য পথ, জানিয়ে দিয়েছিলাম বাতিল পথ, সুতরাং বাতিলকে ত্যাগ করতে হবে আর সত্যকে গ্রহণ করতে হবে, না হলে প্রতীক্ষা করো দুনিয়াতে আল্লাহ পাকের আজাবের, আর পরকালে জবাবদেহি করতে হবে। এটা হচ্ছে কাতাদা রহমতুল্লাহ তাফসির, আর ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ এই তাফসিরকে প্রাধান্য দিচ্ছেন, বলছে এই তাফসির সবচেয়ে ভালো আর শব্দের কাছাকাছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসির করেছেন, বলছেন যে আফানাদরে ওয়া আনকুম যিকরা সাফহান আনকুন্তুম কওমা মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি বলেই আমি কি তোমাদেরকে ছেড়ে দেব, আফানাদরে ওয়া আনকুম, তোমাদের থেকে আমি কি মুখ ফিরিয়ে নেব, অর্থাৎ তোমরা মানলে না মানলে আমি তোমাদেরকে একই অবস্থায় ছেড়ে দেবো, না মানলেও ছেড়ে দেবো তোমাদেরকে, না আমার আজাব রয়েছে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন এই আয়াত আল্লাহ ফাকর রব্বুল আলামিন আজাবের ধমক দিয়েছেন, যে তোমরা যদি আমার নাজিলকৃত বিধান কোরআনে কারিমের প্রতি ইমান না নিয়ে আসো, তাহলে তোমাদের উপর দুনিয়ারও আজাব আসবে, শাস্তি আসবে। এই আজাব শাস্তি আসছে বদরের রূপে, বদর যুদ্ধের রূপে, এই আজাব শাস্তি এসছে মক্কা বিজয়ের রূপে, এই আজাব শাস্তি এসছে হুনাইনের যুদ্ধের রূপে। এইভাবে কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফের নেতা নিশ্চিহ্ন হয়ে গেছে মাত্র 23 বছরের মধ্যে, তাই না? 23 বছরের 13 বছর মক্কার জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন তো খুব দাদাগিরি করেছে, কিন্তু মাত্র 10 বছরের মধ্যে 8 বছর মক্কা বিজয় অষ্টম হিজরিতে, হ্যাঁ 8 বছরের মধ্যে কোথায় নিশ্চিহ্ন হয়ে গেল এই বাতিল শক্তি, আমি কি তোমাদেরকে ছেড়ে দেব, ছেড়ে দেব না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারপর আকাম আরসালনা মিন নবীন ফিল আউয়ালিন, আর কত শত আমি নবী প্রেরণ করেছি ফিল আউয়ালিন, পূর্ববর্তী লোকদের মাঝে। মোবাইলগুলি আল্লাহর হস্তে বন্ধ করেন, আল্লাহ পাক হেদায়েত করেন, মোবাইল বন্ধ করতে পারেন তাহলে আসবেন এখানে, আর যদি বন্ধ না করতে পারেন তুমি আসসালাম। আল্লাহ বলছেন যে কোন জাতিকে আমি বিনা নবীতে ছাড়িনি, প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি। ওয়াকাম আরসালনা, এই কাম কি, কাম আরবি গ্রামার, যারা বুঝেন তাদের উপকারের জন্য বলছি, কাম গ্রামের গ্রামারের ভাষায় দুই ভাগে ভাগ করা হয়েছে, কাম ইস্তেফামিয়া জিজ্ঞাসা মূলক, কাম কাম রিয়ালান ইন্দাক, তোমার কাছে কয় রিয়াল আছে, হ্যাঁ কাম বাইতান ইন্দাক, তোমার কাছে কয়টা বাড়ি আছে, এই যে কাম, এটা ইস্তেফামিয়া জিজ্ঞাসামূলক কাম। আর একটা হচ্ছে কাম খবরিয়া, অর্থাৎ সংবাদ দেওয়ার জন্য, কোনো কিছু সংবাদ দেওয়ার ক্ষেত্রে কাম ব্যবহার করা হয়, এটা হচ্ছে কাম খাবরিয়া। ও কাম আরসাল্লাম মিন নবিয়িন, আমি কত শত নবী পাঠিয়েছি, এখানে জিজ্ঞাসা হচ্ছে না। হ্যাঁ, ও কাম আহলাকনা মিন কারিয়াতিন, আমি কত শত জনপদকে ধ্বংস করেছি, আল্লাহ আয়াতে বলেছেন কত শত জনপদকে ধ্বংস করেছি, আল্লাহপাক খবর দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন। এখন আল্লাহপাক সংবাদ দিচ্ছেন, ও কাম আরসাল্লাম মিন নবিয়িন ফিল আউয়ালিন, পূর্ববর্তী প্রাচীন যুগের লোকদের মাঝে আমি কত নবী পাঠিয়েছি, মানে অনেক নবী আমি প্রেরণ করেছি। অমায়াতিহিম মিন নবিয়িন, তাদের চরিত্র তোমাদের মতোই ছিল, মানুষের স্বভাব হচ্ছে এরকম, যখন কোন সত্য কথা আসে প্রথম মানতে শয়তান দেয় না, বিশেষ করে সচ্ছলদেরকে, বিশেষ করে যারা সুখী সমাজের, তাদের মধ্যে অহংকার আছে, আর অহংকার সবচেয়ে বড় সত্য গ্রহণে বাধা। বিদাতি যারা মাদ্রাসে পড়াশোনা করেছে তাদেরও সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে অহংকার। আমরা মাদ্রাসা পড়েছি, আমরা এতদিন পড়াশোনা করেছি, আবার কি শিখতে হবে, অহংকার সবচেয়ে বড় বাধা। ফেরাউন থেকে শুরু করে তার আগে ইবলিসের কথা বলতো, অহংকার, ইবলিস কেন মানেনি সিজদা, অহংকার, আরে আদম মাটির তৈরি, আমার পরে তৈরি, আমি আগে, আমি আগুনের, এক তো আগে হওয়ার সিনিয়রিটি, আবার আগুনের তৈরি আমি, হ্যাঁ মাটির, মাটির নিচের দিকে যাই, আমি ওপরের দিকে যেতে পারি, অহংকার, অহংকার মানুষকে ধ্বংস করে। যার অন্তরে তাওয়াজু আছে, নমনীয়তা আছে, যার অন্তর বিনয়ী, আল্লাহ পাক তাকে কখনো অপদস্থ করে ছেড়ে দেবেন না, অবশ্যই হেদায়াত করবেন। সবসময় নিজেকে দুর্বল মনে করতে হয়, আমি বিদ্যায় দুর্বল, আমি বুদ্ধিতে দুর্বল, আমি শারীরিক দিক থেকে দুর্বল, আমি আমাকে যা কিছু আল্লাহ দিয়েছেন সবকিছু দুর্বল, হ্যাঁ পয়সা পেয়েছি সেই জন্য ব্যাস, না। এইভাবে যে কোনো জাতির মধ্যে যারা সুখী লোক তারাই ধ্বংস হয়েছে, তারাই ধ্বংস হয়েছে। প্রথম যে কোনো সত্য দাওয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর মাধ্যমে এসছে, সেই দাওয়াত কবুল করেছে গরিব অসহায় লোকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সাহাবায়ে কেরাম মক্কার জীবন দেখেন, আল্লাহ পাক বলছেন যে অমায়াতিহিম মিন নবিয়িন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী আসেনি যে যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। যে কোন নবী তাদের কাছে আসত তার সাথে তারা কি করত, ঠাট্টা বিদ্রুপ করত, ইস্তাহজিউন। ফা আহলাকনা আশাদ্দ মিনহুম বাতাশা, সুতরাং আমি তাদের মধ্যে শক্তির দিক থেকে যারা সবচেয়ে বেশি প্রবল ছিল, এদের মিনহুম মানে এদের চাইতে, মিনহুম মানে এ কুরাইশ, হে আরব, আরবদের চাইতেও যারা শক্তিতে প্রবল ছিল, আসাদ মানে প্রবল, আর বাদশান মানে শক্তি ক্ষমতায় পকড়াও করা, ইন্না বাদশা রব্বিকা শাদীদ, নিশ্চয় তোমার রবের পকড়াও বড়ই শক্ত। আহলাক, আল্লাহ বলছেন আমি আল্লাহ হালাক ধ্বংস করেছি, আসাদ্দ মিনহুম, এই আরবদের যাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন করিম নিয়ে এসেছেন, এদের চাইতে বেশি যারা শক্তিতে প্রবল ছিল তাদেরকে, আদ সম্প্রদায়কে, সামুদ সম্প্রদায়কে, লূত আলাইহিসাল্লামের জাতিকে, ফেরাউন এবং তার সেনাবাহিনীকে, যারা শক্তিতে বড় প্রবল ছিল তাদেরকে ধ্বংস করেছি। নূহ আলাইহিসাল্লামের জাতিকে, যারা বাঁচত হাজার বছর, বারোশো বছর এইরকম বয়স পেত, তাদেরকে ধ্বংস করেছি। তোমাদের বয়স তো ষাট সত্তর, কত ক্ষমতা, হ্যাঁ নাবালক ছেলে চোদ্দ পনেরো পর্যন্ত, পনেরো থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত খুব শক্তি, কতদিন আর, আর তারপরেই তো দুর্বল হইতে শুরু হইল। আর তারা যারা এক হাজার বছর বাঁচত কতদিন তারা শক্তিশালী থাকতো চিন্তা করুন তো দেখি, পনেরো বছর বয়সে শক্তি হয়ে গেছে শরীরে, তার থেকে শুরু করে যদি হাজার বারোশো বছর বয়স হয় তো কমপক্ষে আটশো নয়শো বছর পর্যন্ত তো শক্তিশালী থেকে গেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। ওয়ামাযা মাসালুল আউয়ালিন, আউয়ালিন, আউয়ালের বহুবচন হচ্ছে আউয়ালিন, পূর্ববর্তী লোকেদের উদাহরণ অতীত হয়ে গেছে। এর অর্থ কি, পূর্ববর্তী লোকদের উদাহরণ অর্থাৎ পূর্ববর্তী লোকরা যখন অবাধ্য হয়েছে, আল্লাহর দিনকে মানেনি, নবীদের প্রতি ঈমান নিয়ে আসেনি, তখন তাদেরকে যে আল্লাহ ধ্বংস করেছেন, এই ধ্বংসের ঘটনাগুলি অতীত হয়ে গেছে, এগুলিতে তোমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। মাসাল লের তাফসির করেছেন ইবরাত, মানে তাতে তোমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। সত্যিকার জ্ঞানী মানুষ, আল আকিল মান ওয়াইজা বিগাইরিহি, জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দেখে শিক্ষা নেয়, এটা আরবিতে প্রবাদ, জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দেখে শিক্ষা নেই। একজন লোক চুরি করবে, তারপর একবার মার খাবে, তারপরে চুরি থেকে তওবা করবে, সে জ্ঞানী নয়। যেমন একবার চুরি করেছিল তারপর খুব পিটুনি খেয়েছে, মার খেয়েছে, তারপর চুরি থেকে তওবা করেছে, মদ খেয়েছে তারপরে ধরা খেয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে তারপরে তওবা করেছে, না। জ্ঞানী ব্যক্তি মান হয়ে যাবে, অন্যকে দেখে শিখবে। মদ খেয়ে একজন পায়খানায় গড়াগড়ি করছে, হ্যাঁ, ওকে দেখেই শিক্ষা দেবে, সুবহানাল্লাহ, এরকম কাজ জীবন করব না। হ্যাঁ, চুরি করেছে তারপরে চোর, মার খেয়েছে, গণপিটুনি খেয়েছে, আবার জেলে থেকেছে, ওকে দেখে শিখে নেবে যে এইসব কাজ আমি করব না। জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দেখে শিক্ষা গ্রহণ করে। তাহলে জ্ঞানী জাতি, জ্ঞানী উম্মত ওই উম্মত, যেই উম্মত আগের উম্মত গুলি যেসব উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন তাদেরকে দেখে শিখে নেবে, তাদের ঘটনা পড়ে আর শুনেই শিখে নেবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে আরব মুশরিকরা মুশরিক কত্তলিক হইলেও সৃষ্টিকর্তা খালেক রব পালনকর্তা আল্লাহকে মন্ত, আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলতো আল্লাহ সৃষ্টিকর্তা, ছেলে মেয়েকে দেন আল্লাহ, এসব বিশ্বাস করত। আজকের মুশরিকরা মুসলিম উম্মতের যারা কবর পূজা করে তারা এদের চাইতে আগে বেড়ে আছে। এরা আল্লাহ ছাড়া অন্যকে সিজদাও করে, কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়াও করে, তাওহীদে উলুহিয়াত শিরক করে, বাবার কাছে দোয়া, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজম মাদাদ, হ্যাঁ বাবা গো দাও গো, উদ্ধার করো গো, বালা মুসিবত দূর করো গো, তাই না? তা তাওহীদে উলুহিয়াত শিরক করে। আর তাওহীদে রুবুবিয়াত মানে সন্তান দাতা, ছেলে মেয়ে দাতা কে? আল্লাহ। তাওহীদে রুবুবিয়াত দাতা আল্লাহ, এরা বলে দাতা ওই বাবা, তো রুবুবিয়াত শিরক করে। পক্ষান্তরে মক্কার মুশরিকরা যারা 360 মূর্তির পূজা করত কাবার চারিদিকে রেখে, তারাও সৃষ্টিকর্তা, লালন পালনকারী, রব, রোগের আরোগ্যদাতা, এসব রুবুবিয়াতের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে এক বলে মন্ত। আরেকটি পার্থক্য আছে, আজকের মুশরিকরা আগের মুশরিক চাইতে জঘন্য, নিকৃষ্ট আরেক দিক থেকে। এটা একটা দিক হইল, ভালো করে বোঝার চেষ্টা করো। আরেকটা দিক, আরব মুশরিকরা যখন বেশি বড় মুসিবতে পড়ত তখন ছোট খোদাগুলিকে ভুলে যেত, লাত উজ্জা মানাত হোবালিগুলিকে ভুলে যেত এগুলিকে, তখন কাকে ডাকত? কোরআনে কারিমে আল্লাহ একাধিক আয়াত বলেছে, দাউল্লাহ মুখলিসিন আল্লাহ, তখন যখন দেখছে তুফান উঠেছে সমুদ্রে পানিপথে, আর বাঁচব না, এখন আর দেবদেবী বাঁচাইতে পারবেন, এখন ওই আল্লাহ যে যিনি আসমানে আছেন তিনি বাঁচাইতে পারবেন, দাউল্লাহ মুখলিসিন আল্লাহউদ্দিন, একমাত্র আল্লাহকে ডাকতে শুরু করত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আবার শুকনাতে চলে গেল, স্থলে পৌঁছে গেল, স্বস্তি পেয়েছে, এজাহুম বে রব্বি ইউশরিকুন, তখন শিরিক করতে শুরু করত, আবার মূর্তি পূজা শুরু করল। আজকের মুশরিকরা কবর পূজারীরা চিন্তা করুন তো দেখি, এর বিপরীত, প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করে, নতুন বিবাহ শাদী করেছে তারপর আল্লাহর কাছে দোয়া করে, তাই না? প্রথম প্রথম অসুখ হইলে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ ভালো করে, দু চার দিন করলো, এরকম 10 দিন করলো, 1 মাস করলো, তাই না? তারপরে একটু ফুক ফাঁক, যেটা শরীয়ত সম্মত ফুক দেওয়া, ওটাও করলো প্রথম দিকে, হয়তো শরীয়ত সম্মত এটা, হ্যাঁ, পানি পড়া, তেল পড়া, তারপরে কোন আলেমের কাছে কোরআনের আয়াত পড়ে, এখলাস নাস ফালাক পড়লে পড়ে ফুক দেওয়া, এগুলি প্রথম দিকে করলো, এটা প্রথম খানে হালকা হালকা মুসিবত আছে তখন, কথা বুঝতে পারছেন? আর যত মুসিবত বাড়ছে, না 5 বছর হয়ে গেল ছেলে মেয়ে হয় না, 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, সে যদি কি করে, বড় মুসিবত আসলে তখন মাজারে যায়, রোগ ভালো হচ্ছে না, ডাক্তার ফেল, অনেকদিন ঝাড়ফুঁক করেছি হয়নি, এখলাস নাস ফালাক সুরা ফাতিহা দিয়ে চিকিৎসা করেছি হয়নি, এখন তাবিজ শিরিক, তারপরে তাবিজ, আগে তাবিজ করে না, তাবিজ পরে, আগে ঝাড়ফুঁক হালকা হয় না, হতে হলো না, নিজে পড়লাম এখলাস নাস ফালাক পড়লাম, নিজে পড়েছি, হয় না তাবিজ, এ শির তো হইল হইল, তারপর যে রোগ ভালো হয় না, রোগ ভালো হয় না, রোগ কোথায় ভালো হবে? মানুষ শয়তানে পরামর্শ দিল, আর জিন শয়তানে ওয়াসওয়াসা দিল, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যাহাতে শাহজালাল মাজারে যা, সব ভালো হয়ে যাবে, যা আটরসি চলে যা, মাছ ভান্ডারে চলে যা, ওখানে গেলে ভালো হয়ে যাবে, তুই তো পয়সাওয়ালা, হ্যাঁ তুই দেশি পীরের কাছে কেন যাবি, বিদেশি পীর যা, আজমের শরীফ চলে যা, যা ভারত চলে যা, ভালো হয়ে যাবে, তুই তো ইন্টারন্যাশনাল লোক, আন্তর্জাতিক লোক, তুই আর এই ভারত বাংলাদেশ থেকে পাশাপাশি দেশ, ভারত কেন যাবি, তুই ইরাক চলে যা, বড় পীর সাহেব ওখানে আছে, ওখানে চলে যা, 15 বছর হয়ে গেল ছেলে মেয়ে হয় না, 10 বছর হয়ে গেল তোর রোগ ভালো হয় না, যাও বড় পীরের কাছে চলে যা, সরাসরি দেখলেন প্রথম দিকে আল্লাহর কাছে দোয়া করেছে, মসজিদে নামাজ পড়ে দোয়া করেছে, মোনাজাত করেছে, না কাজ হলো না। আরব মুশরিকরা বড় মুসিবতে পড়লে দেবদেবী ভুলে যেত, আল্লাহকে ডাকত। আর এরা এই কবর পূজারী মুশরিকরা বড় মুসিবত পড়লে রুল্লাহকে ডাকে, আল্লাহকে ভুলে যায়। তো কারা নিকৃষ্ট চিন্তা করুন আপনি, কেউ অস্বীকার করতে পারবে এগুলো? আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআল তাহমান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই আল্লাহ মানে অবশ্যই অবশ্যই তুমি যদি হে নবী তাদেরকে জিজ্ঞাসা করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানগুলিকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না, তবে তারা অবশ্যই অবশ্যই বলবে, কি বলবে? খালাকাহুন্নাল আজিজুল আলিম, এগুলিকে সৃষ্টি করেছেন যিনি আজিজ, যিনি পরাক্রান্ত, যিনি সর্বজয়ী, তার উপর কেউ জয়ী হতে পারে না, তাকে কেউ হারাতে পারে না। আল আজিজ আল আলিম, এবং যিনি সর্বজ্ঞ, সবকিছুই জানেন, সবকিছুই সম্পর্কে ওয়াকিফাল, যিনি তিনি সৃষ্টি করেছেন। কাদের কথা এটা? মুশরিকদের কথা। তাহলে মুশরিকরা রুবুবিয়াত মানত, মুশরিকরা কখনো বলতো না যে আমাকে হোবাল সৃষ্টি করেছে, আমাকে লাত উজ্জা মানাতে সৃষ্টি করেছে, এই 360 মূর্তির কেউ সৃষ্টি করেছে, কথা কখনো বলতো না। আমাকে এই ছেলে দিয়েছে, ছেলে হচ্ছে এই হোবাল বাবার দান, এই উজ্জা বাবার দান, এই কথা বলতো না। ওরা শুধু শিরিক করত, সিজদা, দোয়া আর কিছু মান্যত সামনে পেশ করা, যেমন দেবদেবীর সামনে পেশ করা, এগুলি করতো। আর বাকি সৃষ্টিকর্তা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, উপরওয়ালা, এইজন্য হিন্দুদেরকে বলতে উপরওয়ালা, হিন্দুরা উপরওয়ালা বলে, আর আমাদের মুসলিম সমাজের বিদাতিরা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। দেখছেন কত ভ্রান্ত কথা, কত ভ্রান্ত কথা, চিন্তা করুন তো। এটা কাফের, যার কাছে কোরআন একটি আয়াতেরও জ্ঞান নেই, কিছু নেই, সেও বলছে উপরওয়ালা। আপনি বুঝতে পারেন না, আপনার প্রকৃতিতে উপরওয়ালাই কথাটি আছে। দোয়া করলে মনটা নিচের দিকে যায় না, ভাই সব এখানেই তো আল্লাহ আছে, এরকম হয় না? মনটা উপর দিকে যাচ্ছে, আল্লাহর কাছে নেব, সাত আসমান জমিনে যিনি মালিক। মানুষের নেচার আছে যে আল্লাহ ফাকর আপনার সবকিছুর ঊর্ধ্বে। এটা কোরআনও বলছে, এটা হাদিসও বলছে, এটা মানুষের বিবেক বলছে, মানুষের ফিতরাত নেচারও বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান, সেই সত্তা আল্লাহ পাক, তিনি সৃষ্টিকর্তা, যিনি তোমাদের জন্য জমিনকে, পৃথিবীকে বিছানা স্বরূপ করেছেন বা বিস্তৃত করেছেন। মাহাদ, আরবিতে মাহাদ মানে হয় মায়ের কোল, মায়ের কোলে ছেলে যত আরাম পায় অন্য কোথাও আরাম পায় না, তাই না? বিছানা শুয়ে দেন বাচ্চা অত আরাম পাবে না, যেন বিছানায় কান্না করে, কোলে নিলে চুপে যায়। তারপরে বড়দের কোলে যত আরাম পায়, ছোটদের কোলে বাচ্চা আরাম পায় না। দেখছেন একটা বাচ্চাকে, ছোট বাচ্চা 10 বছর 12 বছরের ছেলের কোলে দেন, কান্না করতেই আছে, চুপে না। কিন্তু মা নেই অথবা বড়রা কেউ কোলে নেই, কেউ তো আরাম পায় কোলে নিলে যে চুপে যায়, বাস্তব, তাই না? আল্লাহ ফাকর রব্বুল আলামিন জমিনকে, পৃথিবীকে মানুষের জন্য মায়ের কোল স্বরূপ করেছে। মায়ের কোলে যেমন আরামে ছেলে ঘুমায়, কত যে আরাম পায় মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, ও তো বুঝতে পারছে, আরাম বুঝছে তো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে। ঠিক তেমনি তোমাদের আরামের জন্য, চলাফেরার জন্য, বসবাসের জন্য আল্লাহ জমিনকে ওই রকম করে দিয়েছেন, জমিনকে তোমাদের জন্য বিস্তৃত করেছেন বা বিছানা স্বরূপ করেছেন। ওয়াজাআলা লাকুম ফীহা সুবুলান, আর তোমাদের জন্য এই পৃথিবীতে বহু রাস্তাও তৈরি করেছেন, রাস্তা যোগ্য করেছেন। আল্লাহ যদি রাস্তার অযোগ্য করে দিতেন, আরব দেশগুলিতে যেসব এলাকা বিশেষ করে পাহাড় মক্কার আশেপাশে রাস্তাঘাট তৈরি করা কত যে কষ্টকর, জিজ্ঞাসা করেন যারা এসব দপ্তরে কাজ করছে তাদেরকে, সুবহানাল্লাহ, সমতল ভূমিতে রাস্তা করা। শুধু এটাই নয়, তারপরে রাস্তা করে রাস্তায় চলা, রাস্তা যদি চলার অযোগ্য হয়ে যেত, আপনারা জানেন যে এই মাটি পানির উপর ভাসছে, তাই না? পানির উপর ভাসছে, তাহলে যদি এই মাটিকে স্থির আল্লাহ না করতেন, তাহলে না ঘর বাড়ি তৈরি করা যেত, না বসবাস করা যেত, না ঘুম আসতো, ভূমিকম্প সবসময় ভূমিকম্প ওর ভূমিকম্প, হ্যাঁ তত্তর করে কাঁপছে, না চলাফেরা করা যেত, কোনখানে ঘরে থাকলেও আরাম নেই, বাইরে গেলেও আরাম নাই, রাস্তাও চলতে পারছেন না। যদি আল্লাহ পাক বসবাসের যোগ্য না করতেন, রাস্তায় চলার যোগ্য এই জমিনকে না করতেন, তাহলে আমাদের জন্য জীবিকা নির্বাহ করা অসম্ভব ছিল, বেঁচে থাকা অসম্ভব ছিল। লাল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা এই পৃথিবীতে রাস্তা পেতে পারো। তারপর রাস্তা চলছেন, দিক নির্ণয়ের আল্লাহ ব্যবস্থা দিয়েছেন পৃথিবীতে। আল্লাহ যদি দিক নির্ণয়ের ব্যবস্থা না দিতেন তাহলে কোথা থেকে কোথায় হারিয়ে যেতেন, গন্তব্যস্থানে পৌঁছিতে পারতেন না। আল্লাহ পাকের বেশ কিছু নিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করেছেন এখানে। আল্লাহ পাক তারপর আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি নাজিল করেন। নাজ্জালা মিনাস সামায় মাআন, আকাশ থেকে মানে আকাশের দিক থেকে। সামা আরবি ভাষায় আকাশকেও বলা হয়, আর ওপরে থাকা সমগুণ মানে হচ্ছে ওপর, উঁচু। তাহলে মাথার ওপরে যা কিছু আছে তাকে আল্লাহ পাক সামা বলে আখ্যায়িত করেছেন। সুতরাং কেউ যদি বলে যে না মেঘ মেঘ থেকে বৃষ্টি আসছে, মেঘ তো আকাশের অনেক নিচে আছে, আল্লাহ আসমান যে বলেছেন, ওই মেঘমালাই হচ্ছে আমার জন্য আপনার জন্য আসমান। ওয়াল্লাযী নাযযালা মিনাস সামায় মাআন, আল্লাহ পাক সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, পানি নাজিল করেন, বিকাদারিন সুপরিমিত ভাবে, নির্ধারিত পরিমাণে। সুবহান আল্লাহ, বেকাদার, আল্লাহ যদি নির্ধারিত পরিমাণে নির্দিষ্ট পরিমাণে নাজেল না করতেন পানি, বৃষ্টি যদি বেশি হইত তাহলে আমাদের ডুবিয়ে ধ্বংস করে দিতেন, সারা দুনিয়া আল্লাহ ডুবিয়ে ধ্বংস করে দিতেন কয়েকদিনের বৃষ্টির দ্বারাই। আল্লাহ যদি কম করতেন যতটা প্রয়োজন তা না দিয়ে, বৃষ্টি যদি কম, বৃষ্টি হচ্ছে কিন্তু খুব কম এই আরব দেশে মরুভূমি, এইরকম যদি বৃষ্টির পরিমাণ আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশে ফসল পানি হইতো, কিছু হতো না। আর আমাদের দেশগুলিতে ফসল পানি না হলে, বা আমাদের দেশের মতো যেসব দেশ, যেসব দেশে ফসল পানি হয়, ধান গম পাট ইত্যাদি হয়, ওইসব দেশে যদি ফসল না হইতো তো না আরবের লোকই খেতে পেত, না আমরাই পেতাম, সবার আহারে দুর্ভিক্ষে মারা যেত, তাই না। আল্লাহ নির্ধারিত পরিমাণে যে পানি দিয়েছেন এটা আল্লাহ পাকের রহমত, এটাকে যদি আল্লাহ বৃদ্ধি করে দিতেন আল্লাহ পাকের গজব হইত, কমিয়ে দেন আল্লাহ পাকের গজব। আল্লাহ বলছেন ফানশারনা বিহি বালদাতাম মাইতা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তা দিয়ে এই পানি দিয়ে সঞ্জীবিত করেছেন, জীবিত করেছেন, বালদাতাম মাইতা মৃত ভূমিকে। বালদাতন মানে শহর, বালদাতন মানে দেশ, তাহলে মৃত দেশকে, যেসব দেশের জমি জায়গা মরেছিল, মরা জমি, যদি পানি না হয় তো মরা জমি, কিছুই হবে না, চাষ আবাদ করা যাবে না, লাঙ্গল লাগবে না, মানে কিছু হবে না, কোন গাছপালা কিছুই জন্মাবে না। কাজালিকা তুখরাজুন, এইরকমই তোমাদেরকে কবর থেকে বের করা হবে। দেখেন আল্লাহ কোথাকার কথা থেকে কোন শিক্ষা দিতে চাইছেন। যেমন জমি একেবারে মরেছিল, শক্ত হয়েছিল, সেই শক্ত জমিতে লাঙ্গল চালাতে পারছেন না, আর যখনই বৃষ্টি হইল মাটির পেটে যতগুলি শস্য আছে, দানা আছে, ঘাসের আগাছার দানাই হোক আর ধান গম পাটি হোক, কি হচ্ছে, উদ্গত হয়ে গজিয়ে উঠছে, গজিয়ে উঠছে। ঠিক তেমনি এমন একটা সময় আসবে কোটি কোটি মানুষ এই মাটির পেটে কবরে চলে গেছে, মাটির পেটে আছে, জ্বালিয়ে দিল মাটির পেটে আছে, আর কবরে দাফন করলো মাটির পেটে আছে, আর পানিতে ডুবে সেখানে যদি তার কবর হয়ে থাকে তবুও মাটির পেটে আছে। আল্লাহ পাক হুকুম করবেন জমিন থেকে ওইরকমই তোমার উদ্গত হবে, যেমন ঘাসপালা আর গাছগাছরা উদ্গত হয় জমিনের পেট থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ পাক এইভাবে তোমাদেরকে উঠাবেন, কাজালিকা তুখরাজুন, এইভাবে তোমাদেরকে বের করা হবে জমি থেকে। এমন নয় যে মরে গেছে, শেষ, এক্সপায়ার হয়ে গেছে। আজকাল ইংরেজির যে এক্সপায়ার, মরাকে, মতকে এক্সপায়ার বলছে, অমুক এক্সপায়ার করল, এক্সপায়ার নয়, দুনিয়া থেকে গেল আল্লাহর কাছে, ওখানে কর্মক্ষেত্র শেষ হয়েছে, তার প্রতিদান জগৎ শুরু হয়ে গেছে, বদলার জগৎ শুরু হয়েছে, যা দুনিয়াতে করেছিল এখন পেতে শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মৃত ব্যক্তিকে গালমন্দ করিও না, ফাইন্নাহু কাদ আফজা ইলা মা কাদ্দামা, যা করেছে পেয়ে গেছে, মরার সাথে সাথে পেয়ে গেছে সে, আফজা ইলা মা কাদ্দামা, যা আল্লাহর কাছে অগ্রিম পেট পাঠিয়েছে, জুলুম পাঠিয়েছে, হ্যাঁ, বেনামাজি হওয়া পাঠিয়েছে, হারাম খাওয়া পাঠিয়েছে, চুরি করা পাঠিয়েছে, পাপ পাঠিয়েছে, পেয়ে গেছে প্রত্যেকে। ওর একজন আপনিও, মানে আপনি নিজেকে বাদ দিয়ে বলেন না, আমাদের সহ হচ্ছে নিজেকে বাদ দিয়া, শুধু অপরের দোষ করে নজর, ও মুখ চোর, হ্যাঁ, যা করেছে পেয়ে গেছে, না আপনি যে নামাজ চড়বে নামাজি আর আপনি মরলেন পাবেন না বলেন, আপনি রোজা চোর রোজা ফরজ রোজা ঠিক করে রাখেননি আপনি পাবেন না, আপনিও পাবেন, আপনি তো একজন নিজের সংশোধন করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, আল্লাহ সেই সত্তা যিনি সমস্ত প্রকারের সৃষ্টি, আজওয়াজ আল আজওয়াজা কুল্লাহা, এর দুটি তাফসীর, একটা হচ্ছে আজওয়াজ মানে আসনাফ, আল্লাহ নানান প্রকারের সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, আজওয়াজ যৌজনের বহুবচন হচ্ছে আজওয়াজ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলম সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন সমস্ত প্রকারের বস্তু যা কিছু দুনিয়াতে আছে সবগুলি সৃষ্টি করেছেন। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, আর তোমাদের জন্য জলজাহাজ ফুলক পানি জাহাজ, ফুলক হচ্ছে পানি জাহাজ, ফুলক শব্দটি এমন একটা শব্দ যার আরবি গ্রামার বুঝেন তারা শুনে রাখেন, ফুলকে এক বচন হয় আবার বহু বচন ফুলক, একটি জাহাজকে ফুলক বলা হয় আর বহু জাহাজকে ফুলক বলা হয়, তাতে শাব্দিক কোন পরিবর্তন হয় না, ক্ষেত্র বিশেষে আপনাকে বুঝতে হবে যে এখানে এক বচন ব্যবহৃত হয়েছে না বহু বচন ব্যবহৃত হয়েছে, ওয়াহিদ না জামা। আল্লাহ পাক বলছেন যে ওয়াজআল আলাকুম মিনাল ফুলকি, আর তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন পানি জাহাজ নৌযান, ওয়াল আনআম আর গবাদি পশু, মা তারকাবুন এমন এমন আল্লাহ সৃষ্টি করেছেন মা তারকাবুন যেসবের ওপর তোমরা আরোহণ করে থাকো পানি জাহাজে চড়ে থাকো আর পানি পথে তোমরা সফর করে থাকো ভ্রমণ করে থাকো, আর তোমরা গবাদি পশুর মধ্যে অনেক পশু আছে যেগুলি তোমাদের যানবাহনযোগ্য, যেমন উটের পিঠে চড়ো ঘোড়ার পিঠে চড়ো, হ্যাঁ অনেকে হাতির পিঠে চড়ে, মা তারকাবুন যার উপর তোমরা সবার হয়ে থাকো আরোহণ করে থাকো। খালাকাল আজওয়াজাকুল্লাহ আরেকটি তফসীর যেটা বেশি স্পষ্ট, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজাকুল, আল্লাহ সেই সত্তা যিনি প্রত্যেক বস্তুকে কুল্লাহা সমস্ত জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কখনো ভাববেন না যে আমাদেরকে শুধু জোড়া জোড়া করেছেন নারী আর পুরুষ, হ্যাঁ বা যেগুলি হাইওয়ানাত আজ সবের প্রাণ আছে মানে জীব আছে জীবন আছে মানুষ ছাড়াও, যেমন গরু ছাগল ইত্যাদি, এগুলি জোড়া জোড়া, এটা তো বুঝতেই পারছেন তাই না, আল্লাহ পাক গাছপালাকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, খালাকাল আজওয়াজা কুল্লাহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, গাছের মধ্যেও নর আর মাদি আছে, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে, এমনকি তাফসীর কারগণ বলেছেন আল্লাহ সূর্য সৃষ্টি করে চন্দ্র সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন, এটা হচ্ছে জোড়া, তার আলো সৃষ্টি করেছেন অন্ধকার সৃষ্টি করেছেন, ভালো সৃষ্টি করেছেন খায়ের সার মন্দ সৃষ্টি করেছেন, সৎ সৃষ্টি করেছেন অসৎ সৃষ্টি করেছেন, প্রত্যেক জোড়া এইগুলো তাদের জোড়া, এসবের জোড়া গাছপালার মধ্যে, এমনকি অনেকে বলেছেন যে উদ্ভিদ ছাড়া গাছপালা ছাড়া যেগুলি পদার্থ পাথর স্বর্ণ চাঁদি ইত্যাদি ধাতু এগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আল্লাহ কেমন করে করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে মা উতি তুমি ইলমে ইল্লা কালিলা, তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ পাক মানুষকে যে জোড়া জোড়া সৃষ্টি করেছে এর মাধ্যমে কত শান্তির ব্যবস্থা করেছে, না হলে কোনো শান্তি ছিল না, না আপনার শান্তি ছিল না আপনার পূর্বপুরুষদের শান্তি ছিল না, আদম আলাইহিস সালামের শান্তি ছিল যদি আল্লাহ জোড়া সৃষ্টি না করতেন, না পুরুষের শান্তি ছিল না নারীর শান্তি ছিল। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন লাতাস্তাউ আলা যুহুরিহি, আল্লাহ তোমাদের জন্য নৌযান সৃষ্টি করেছেন, তারপর তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছেন, তাতে তোমরা আরোহণ করবে, যাতে করে লাতাস্তাউ আলা যুহুরিহি তার পিঠে বা এসবের পিঠে তোমরা স্থির হয়ে বসতে পারো, লাতাস্তাউ ইস্তাওয়া মানে সমাসীন হওয়া, সুম্মাস্তাউ আলাল আরশ ইস্তাওয়া, যাতে করে এর পিঠে তোমার যে যানবাহন উঠ হোক অথবা তুমি পানি জাহাজ হোক অথবা উড়োজাহাজ হোক, আজকালকার জমানে আল্লাহ ফাকর রব্বুল আলামিন উড়োজাহাজের কথা বলেননি, এখানে শুধু বলেছেন নৌযানের কথা, পানিপথের কথা বলে পানিপথে তোমাদের জন্য যানবাহন আছে, আর বলেছেন আনআম গবাদি পশুর কথা বলেছেন তাই না, তাহলে আল্লাহ ফাকর রব্বুল আলামিন কি এরোপ্লেনের কথা বলেননি, আল্লাহর আগে বেড়ে গেল দুনিয়া, দুনিয়ার যান্ত্রিক সভ্যতা আর বৈজ্ঞানিকরা আগে বেড়ে গেল নাকি, না আল্লাহ তাও উল্লেখ করেছেন, কোরআনে কারিমের একটি আয়াত রয়েছে ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা আমি ঘোড়া সৃষ্টি করেছি, অল বেগা আলা খচ্চর সৃষ্টি করেছি। অনেকে খচ্চর বুঝে না, হ্যাঁ বুঝেন না, বুঝেন না, কিছু লোক বলে বুঝি আস্তে করে, এই জন্য ওয়াল হামিরা আর গাধা, খচ্চর গাধা না খচ্চর গাধায় পার্থক্য আছে। ওয়াল হামিরা আর গাধা সৃষ্টি করেছি, লেতার কাবুহা তোমাদের আরোহণ করার জন্য, সওয়ারির জন্য, ঘোড়ার পিঠে চড়বে, খচ্চরের পিঠে চড়বে, গাধার পিঠে চড়বে। গাধা চাইতে একটু উঁচু হচ্ছে খচ্চর, আর খচ্চরের চাইতে উঁচু হচ্ছে ঘোড়া। গাধি না গাধা এবং ঘোড়ি, হ্যাঁ ঘোড়া হচ্ছে মাদি ঘোড়া, আর গাধা, গাধা পুরুষের মিলনে যে প্রজন্ম হয় সেটা হচ্ছে খচ্চর, খিচুড়ি থেকে খচ্চর, তাই না, কাছাকাছি শব্দ, হ্যাঁ খিচুড়ি হয়েছে। তো আল্লাহ বলছে লেতার কাবুহা তোমাদের আরোহণের জন্য, যানবাহনের জন্য, ওয়া জিনা আর তোমাদের এই যে জিনা অলংকারের জন্য, তোমাদের সাজসজ্জার জন্য। ঘোড়া যার বাড়িতে আছে দেখতে, অনেকে দেখতে আসে ঘোড়া, তাই না, এগুলোই হচ্ছে সাজসজ্জা তোমাদের। আজকালকার যুগে গাড়ির যুগে শহরের লোকেরা নতুন নতুন গাড়ি কিনলে মানুষ তাকায় দেয় নতুন গাড়ি, এই মডেলের গাড়ি, এই রকম এই কোম্পানির গাড়ি, আর একজন ছিল ঘোড়া, এখন আছে অনেক এলাকায় আছে। লেতার কাবু হাজিনা, তারপর আল্লাহ কি বলেছেন, ওয়াখলুকু মা লা তাআলামুন, আর আল্লাহ এমন এমন যানবাহন সৃষ্টি করবেন, মা লা তাআলামুন, যা তোমরা জানো না, যা তোমরা জানো না। এতদিন পর্যন্ত আমরা এরোপ্লেন পর্যন্ত জানি, রকেট পর্যন্ত জানি, আল্লাহ যে আর কি সৃষ্টি করবেন মা লা তাআলামুন জানো না। কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে সেদিকে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, আল্লাহ আলিম, আল্লাহ সবকিছুই জানেন। আল্লাহাক বলছেন যখন তোমরা যানবাহনের পিঠে, যানবাহনের পিঠে তোমরা চাপবে, আরোহণ করবে, সুম্মা তাজকুরু নিয়ামত রব্বিকুম, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিয়ামতকে স্মরণ করবে। কয়জন লোক স্মরণ করে, এরোপ্লেনের চেপে এক মিনিটের মধ্যে ধ্বংস হইতে পারে, আর সবাই ধ্বংস হইতে পারে, তারপরে পাপ করছে, মদ খাচ্ছে, লুচ্চামি করছে, বদমাইশি করছে, সুবহানাল্লাহ, চোখ মারছে, কত কি করছে, পানি জাহাজে, পানি জাহাজে সুবহানাল্লাহ, যারা পানি জাহাজে যারা নেভিতে চাকরি করে তাদের কাছ থেকে শুনেছি যে ওখানে সমস্ত রকমের পাপের ব্যবস্থা আছে, জেনা, বেশ্যামি করা, সবকিছুর ব্যবস্থা আছে, সেখান থেকে বেঁচে থাকা বড়ই মুশকিল। এই পানির উপর চলছে, একটু ভয় লাগে না, আল্লাহ এই পানিকে হুকুম করেছিলেন ফেরাউন এবং ফেরাউনের হাজার হাজার সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন, আমি তো সেই দলে যেতে পারি, সেখান থেকে শিক্ষা নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমার রবের নিয়ামত স্মরণ করো। নিয়ামত স্মরণ করা মানে শুধু গুনাহ থেকে বেঁচে থাকা না, গুনাহ থেকে তো বাঁচবেন, কিন্তু আল্লাহ পাকের কত বড় নিয়ামত যে আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন যে প্লেনে চড়তে পেরেছেন, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছিলেন যে বিদেশ আসতে পেরেছেন, নাহলে আপনি ওই চাষি ছেলে চাষি থাকতেন। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন যে আপনি কার কিনতে পেরেছেন, গাড়িতে বসে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনাকে পয়সা দিয়েছেন যে আপনি গাড়ির টিকিটটা নিতে পেরেছেন, বাসের টিকিটটা নিতে পেরেছেন, নাহলে পায়ে হেঁটে, অনেকে পায়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ আপনাকে পয়সা দিয়েছেন রিক্সায় চাপতে পেরেছেন, আর আপনার সামনে একটা লোক রিক্সা টানছে, রিক্সায় সে চড়েনি, রিক্সা টানছে সে। সুম্মা তাজকুরু নিয়ামত রব্বিকুম, অতপর তোমাদের রবের নিয়ামতকে স্মরণ করো যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত তোমার উপর। এজাস্তাওয়াইতুম আলাইহি, যখন তুমি স্থির হয়ে বসবে যানবাহনে, ওয়া তাকুলু, এবং তোমরা এই দোয়া বলবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এই কথা বলবে, মন্ত্রের মতো বলবে না, অর্থ বুঝে বলবে, অন্তর থেকে বলবে। আল্লাহ বলতে বলছেন মানে অন্তর থেকে বলতে বলছেন, শুধু দোয়া পড়া আমাদের দেশীয় দোয়া পড়া নয়, অর্থ বুঝেন কত সুন্দর অর্থ। আল্লাহ বলছেন বলবে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পাক পবিত্র সেই মহান জাত, মহান সত্তা, যিনি আমাদের জন্য এই যানবাহনকে বশীভূত করে দিয়েছেন, অধীনস্থ করে দিয়েছেন, সাক্ষারা আমাদের আয়ত্ত করে দিয়েছেন। যে কোনো ভাষায় অভিব্যক্ত করতে পারেন আপনি, আপনার আয়ত্ত যদি আপনার যানবাহন না হইত, ব্যালেন্সলেস হয়ে গেল, সুবহানাল্লাহ, গাড়ি আর ব্রেক ধরেই না, ব্রেক ধরেই না, যদি এরকম হয়েছে কি অবস্থা হইত আপনার। যদি এরোপ্লেনে সফর করছেন আর যান্ত্রিক গোলযোগ শুরু হয়ে গেল, সাক্ষার আল না হাজার হইল না, আপনার যদি আয়ত্তে না থাকে, আপনার পাইলটের আয়ত্তে যদি না থাকে, কি করবেন আপনি? সুবহানাল্লাযী সাক্ষার আল না হাজা, এইরকম পানি জাহাজ, এই কোনো এইরকম যে কোনো যানবাহন, পাক পবিত্র, পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, সাক্ষার আল না হাজা, যিনি এই যানবাহনকে আমাদের জন্য কি করেছেন, বশীভূত করেছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, আর আমরা এই যানবাহনকে আয়ত্তে করার মতো ক্ষমতা রাখতাম না, আমাদের কাছে এই যানবাহনকে বশীভূত করার মতো ক্ষমতা নেই। ওমা কুন্নাল মুকরিনিন, সাক্ষার মানে আয়ত্তে করা, তার বশীভূত করা, আর মুকরিন আর মুকরিনিন বহুবচন, এর মানে হচ্ছে বশীভূত করা। ওয়াইন্না, আর মনে রাখবে যে যতই উঁচাই চলে যা না কেন, যতই দামি যানবাহন চাপো না কেন, একদিন রবের কাছে ফিরে যেতে হবে। যতই দামি গাড়িতে চাপেন না কেন, আর যতই রাত দিন আপনি এরোপ্লেনে সফর করেন না, সারা দুনিয়ার এক বছরের মধ্যে হাজার হাজার মাইল, লাখ লাখ মাইল সফর করছেন, অনেকে আছে এরকম, রাত দিন ওর সফরই হচ্ছে এরোপ্লেন, এরোপ্লেনে সফর, যতই বড় মানুষ হয়ে যাও না কেন, ওয়া ইন্না ইলা রব্বিনা লা মুনকালিবুন, আর নিশ্চয় আমরা আমাদের প্রতিপালক রবের কাছে অবশ্যই ফিরে যাব, লা মুনকালিবুন, একদিন ফিরে যেতে হবে। এমন কোন মানুষ আছে যাকে যেতে হয়নি? অনেকে তো গাড়ি ঘোড়াই চড়েছে, অনেকে তো খুব ভোগ বিলাস করেছে, আরামের জীবন যাপন করেছে, যেতে হয়নি, সবকে যেতে হয়েছে, যেতে হয়েছে। তাহলে এই দোয়া পড়বেন অর্থ বুঝে, অর্থ শুনলেন না, অর্থটা আরো বাংলা কোরআন দেখে ভালো করে মুখস্থ করে নেবেন, আর অন্তর থেকে পড়বেন যখন বলেন সুবহানাল্লাযী সাখখার লানা হাযা, আল্লাহ যদি এটাকে আমাদের আয়ত্তে না করে দিতেন তাহলে আমাদের কোনো ক্ষমতা ছিল না, এবং যে আল্লাহ আমাদের বশীভূত করেছেন তিনি সমস্ত দোষ ত্রুটি দুর্বলতা ঘাটতি থেকে মুক্ত, তার পবিত্রতা ঘোষণা করেছে, তিনি সর্বশক্তিমান। ওয়াজা আলু লাহু মিন ইবাদিহি জুজআন, প্রসঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন আল্লাহ পাক উল্লেখ করেছেন এমন একটি বিষয় যেটা হচ্ছে আল্লাহ পাকের সন্তান সন্ততির মিথ্যা অপবাদ। আল্লাহ পাকের ছেলে মেয়ে আছে, এই যে কাফের মুশরিকদের মিথ্যা অপবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে সে সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াজা আলু লাহু মিন ইবাদিহি জুজআন, এই কাফের মুশরিকরা পাপিষ্টরা আল্লাহর বান্দাদের মধ্য থেকে, মিনেবাদে তার বান্দাদের মধ্য থেকে তার অংশ স্থির করেছে, অংশ সাব্যস্ত করেছে, আল্লাহ পাকের ছেলে সাব্যস্ত করা অথবা আল্লাহ পাকের মেয়ে সাব্যস্ত করা, আল্লাহ পাকের অংশ সাব্যস্ত করা নয়, কারণ আপনার ছেলের মধ্যে আপনার অংশ আছে। হ্যাঁ, ওই রকমই যে বলবে যে আল্লাহ পাকের সন্তান সন্ততি আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ পাক ছেলে মেয়ে গ্রহণ করেছেন, সেই ব্যক্তি আল্লাহ পাকের অংশ, হ্যাঁ, শরীক সাব্যস্ত করল, তারপরে ছেলে মেয়ে বাবার ধন সম্পদে প্রপার্টিতে অংশীদার হয়, তাহলে আল্লাহ পাকের যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার আল্লাহ পাকের ক্ষমতায় অংশীদার, কত বড় শিরক। এখানে বোঝানো হয়েছে ওই সব লোকদেরকে, তার মধ্যে একদল হচ্ছে খ্রিস্টানরা, হ্যাঁ, যারা ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহর জায়গায় আল্লাহ পাকের বান্দার জায়গায় ইবনুল্লাহ করে যে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, তাদেরকে বলা হয়েছে যে কত বড় মিথ্যা অপবাদ দিয়েছ তোমরা। আর বলা হয়েছে আরবের মুশরিকদেরকে, আরবের মুশরিকদের কুফুরি ধারণা ছিল, শিরকি ধারণা ছিল যে ফেরেশতা আছে, মালায়েকা আছে, কিন্তু মালায়েকা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহ পাকের মেয়েরা, আল মালায়েকাতু বানাতুল্লাহ, আল্লাহর কন্যা, এগুলি কন্যা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইরকম ইহুদিরা বলতো, ওয়াকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র, তাহলে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে আর আরব মুশরিকদেরকে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে এরা আল্লাহ পাকের বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দা, ফেরেশতা আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, উযাইর আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, আল্লাহ দাস, আল্লাহর গুলাম, এগুলিকে আল্লাহ পাকের অংশ সাব্যস্ত করেছে তারা। ইন্নাল ইনসান আলা কাফুরুম মুবিন, নিশ্চয় মানুষ হচ্ছে অবশ্যই বড় কুফরিকারী, আর মুবিন, লা কাফুরুম মুবিন, অবশ্যই স্পষ্ট কুফরিকারী। হ্যাঁ, এই রকমই যেসব বিদাতীরা বলে যে নবী আল্লাহর নূরে পয়দা, নবী আল্লাহ নূর বলে, তারা শুধু নূর বলে না, কি বলে, হ্যাঁ, আনা আউয়াল মা খালাক আল্লাহ নূরি, অকুলুল খালায়েক মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ, এটা জাল হাদিস তারা মিলাদের কিতাবে তারা লিখে, কোনো এর সনদ নেই, কোনো কিছু নেই, আর কোনো হাদিসের কিতাবে নেই, শুধু এই ভণ্ডদের মিলাদি কিতাবে পাবেন। আউয়ালামা খালাক আল্লাহ নূরি, প্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করলেন, অকুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত সৃষ্টিকে আমার নূর থেকে, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ, হ্যাঁ, জিন শয়তান সবগুলি কুল্লুল খালায়েক, তাই না? তাহলে এই জাল হাদিসের অর্থ যদি ঠিক মেনে নিই তাহলে সমস্ত সৃষ্টি নবীন নূরে, তাহলে শুধু নবী একা কোথায় নূরের থাকলাম, আমরা তো নূরের হইলাম, হ্যাঁ, শুধু আমরাই কোথায় নূরের থাকলাম, জিন শয়তানও তো নূরের, কুল্লুল খালায়েক, কুকুর শৃগাল শুকুর বান্দর সব তো নূরের হইল, কুল্লুল খালায়েক মিন নূরি, সমস্ত সৃষ্টি আমার নূরের, ও আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূরের। খ্রিস্টানদের হুবহু অন্ধ অনুকরণ, হ্যাঁ, চিন্তা করেন যে খ্রিস্টানরা বলেছে আবদুল্লাহকে আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালামকে ইবনুল আল্লাহর পুত্র, আর এরা মোহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল, তাকে তারা নূরুল্লাহ করল, একই কথাই না? জি, একই কথাই। তারপরে ইবনুল্লাহ আল্লাহর পুত্র হলে যেমন অংশ হয়, তেমন আল্লাহর নূর হলেও আল্লাহর অংশ হয়। এই জন্য নবীকে যদি কেউ বলে আল্লাহর নূরে পয়দা বা নবীর নূরের পয়দা, তো এটা হচ্ছে শিরক। যেমন খ্রিস্টানদের ইহুদিদের ওজাইর এবং ঈসাকে আল্লাহর পুত্র বলা শিরক। কোরআনে কারীম আল্লাহ পাক খ্রিস্টান এবং ইহুদিদেরকে কাফের বলে আখ্যায়িত করেছেন, এই জন্য যে তারা আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, আল্লাহর অংশ সাব্যস্ত করেছে ঈসাকে এবং ওজাইরকে। সে কি তেমনি আল্লাহর নূর বললে ওই দশাই হবে, ওর চাইতে ভিন্ন কিছু নয়, আল্লাহর অংশীদার বানালো, এই জন্য বড় শিরক। জি, আল্লাহর জাত। জি জি, সংক্ষেপ করি তাফসীর আগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ইন্নাল ইনসান লাকাফুর মুবিন, নিশ্চয় মানুষ মানে অধিকাংশ মানুষ, মানুষের আসল স্বভাব, মানুষকে যদি হেদায়ত না করা হইতো, মানুষের জন্য কোরআন যদি নাজিল না করা হইতো, মানুষকে যদি দিক নির্দেশনা দান না দেওয়া হইতো, মানুষের জন্য যদি রাসূল না পাঠানো হইতো, তাহলে সমস্ত মানুষই কুফরি করত, সমস্ত মানুষই কুফরি করত। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষের স্বভাব হচ্ছে লাকাফুর মুবিন, যে মানুষ স্পষ্ট কুফরিকারী, অকৃতজ্ঞ। বিচার করতে বলছেন এখন মানুষকে, মানুষের মধ্যে জ্ঞানবান যারা বুদ্ধিমান তাদেরকে আল্লাহ বিচার বিবেচনা করতে বলছেন। যা আচ্ছা, আশ্চর্য কথা, আমি তাখাদা মিম্মা ইখলুকু বানাত, আল্লাহ পাক যা সৃষ্টি করলেন তার মধ্যে থেকে আল্লাহ ছেলেও সৃষ্টি করলেন আর মেয়ে সন্তানও সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের জন্য আমি তাখাদা মিম্মা ইখলুকু, যা আল্লাহ সৃষ্টি করেছেন তা থেকে আল্লাহ গ্রহণ করলেন, ইত্তাখাদা মানে গ্রহণ করা, গ্রহণ করলেন, বানাতিন মেয়েদেরকে। শুধু আরব মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে, হে আরব মুশরিকরা, তোমরা হচ্ছে মালায়েকা ফেরেশতা হচ্ছে আল্লাহর বেটি, আল্লাহর মেয়ে, তাহলে আল্লাহ পাক শুধু মেয়েগুলি নিলেন, ও আসফাকুম বিল বানিন, আর তোমাদেরকে মনোনীত করলেন ছেলে সন্তান দিয়ে, কতই বড় সম্মানিত তোমরা, দিলেন ছেলেও আল্লাহর, মেয়ে দিলেন আল্লাহ, কিন্তু মেয়েগুলো আল্লাহ নিজের জন্য রাখলেন, ছেলেগুলি তোমাদের দিয়ে দিলেন। অথচ তোমাদের কাছে বিবেক বিবেচনা হচ্ছে যে তোমরা মেয়েকে নিজের জন্য কখনো পছন্দ করো না, তোমাদের ঘরে মেয়ে হলে মেয়েকে জীবন্ত দাফন করে দাও, মেয়েকে দেখতেই চাও না তোমরা, তো তোমাদের সমাজে সামাজিক যে অবস্থা তাতে মেয়েদেরকে তোমরা নিকৃষ্ট মনে করছো, দেখতেই চাও না, বরদাস্ত করতে পারো না, আর ছেলেদেরকে খুব ভালোবাসো আর ছেলেদের খুব আদর করো, হ্যাঁ, ছেলেদের সম্পর্কে বড় বড় আশা আকাঙ্ক্ষা তোমাদের আছে, আল্লাহ পাক রব্বুল নিজে সৃষ্টি করে যেটা তোমাদের দৃষ্টিতে যেটা নিকৃষ্ট সেটা নিজের জন্য রাখলেন আর উৎকৃষ্টটা তোমাদেরকে দিলেন, এটা কেমন কথা হইল? যদি আল্লাহর ছেলে মেয়ে থাকতো তো মানুষ ছেলে মেয়ে দুটোই ভালোবাসে, তো কটা ছেলেও রাখতেন কটা মেয়েও রাখতেন, হ্যাঁ, আর অসংখ্য লাখ লাখ কোটি কোটি ফেরেশতা সবগুলি আল্লাহর মেয়ে আর সব ছেলে তোমাদের, তোমরা ছেলে পছন্দ করো, কেমন কথা? তারপর আল্লাহ বলছেন গেছে যে ওয়াইজা বুশ্রা আহাদুহুম, এই মুশরিকদের কাউকে যদি সুসংবাদ দেওয়া হইতো বেমা, এমন সন্তানের অর্থাৎ মেয়ে সন্তানের, দারাব আলির রহমান, যা তারা বর্ণনা করেছে আল্লাহ পাক রহমানের জন্য যে আল্লাহ পাকের মেয়ে রয়েছে, আল্লাহ পাকের মেয়ে রয়েছে কথা বলছো, এটা যদি তোমার ঘরে জন্মেছে এই সংবাদ তোমাদেরকে দেওয়া হইতো মাসালান, এই দৃষ্টান্ত, তাহলে জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, তাহলে তার চেহারা বা তাদের চেহারা কালো হয়ে যেত, তাদের তার চেহারায় কালি মাছ হয়ে যেত। আরবরা তো ব্যবসায়ী, মক্কার বা মক্কার আশেপাশের লোকেরা ব্যবসায়ী লোক ছিল, তো ব্যবসা বাণিজ্যে যেত, আর তারপর রাস্তাতে আসছে, ওখানে কারোর সাথে দেখা হয়ে গেল আর ঘরে মেয়ে জন্মেছে, রাস্তায় যদি কেউ খবর দিয়ে দিত তোমার ঘরে মেয়ে জন্মেছে, সাথে সাথে মুখটা একবারে কালো, কোথায় যে যাবি, আয়ুমসে কহু আলা হুনিন আমিয়াদুসহু ফিত তুরাব। আল্লাহ কোরআনে কারিম অন্য আয়াতে বলছেন যে এই মেয়েকে তাদের এইরকম সামাজিক অবস্থা ছিল, কুসংস্কার, এই পাপ, যে এই মেয়েকে, যে মেয়ে সংবাদ আমাকে দেওয়া হইল, বাড়ি গিয়ে এটাকে এই লাঞ্ছনা নিয়ে, ভর্ৎসনা নিয়ে লোকেরা বলবে আরে তোমার ঘরে মেয়ে হয়েছে, তোমার ঘরে মেয়ে হয়েছে, এই লাঞ্ছনা শুনে থাকবো মুখটা লুকিয়ে, না আমি দুঃসম ফিতরাব, নাকি একে মাটিতে ফুঁতে দেব, চিন্তায় পড়ে যেত কি করব, রাখবো বড় লাঞ্ছনা, আর না হলে পুঁতে দিতে হয়, এই ছিল তাদের অবস্থা। আর যে মেয়েকে তোমরা জীবন্ত দফন করে দাও, সে মেয়ে আল্লাহর জন্য তোমরা নির্ধারিত করছো যে আল্লাহর জন্য মেয়ে রয়েছে। ওয়াইদা বুশরা আহাদুম বিমা দারাবারির রহমানে মাসালা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হইত এমন সন্তানের, মানে মেয়ে সন্তানের, দারাবারির রহমান, যা তারা যে দৃষ্টান্ত তারা বর্ণনা করেছে রহমান দয়াবানের জন্য, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, তখন তাদের চেহারা কালিমায় ছেয়ে যেত। ওয়াহুয়া কাজিম, এবং সেই ব্যক্তি নিজের শোক এবং দুঃখকে ভিতরে চেপে রাখত, এত শোকের ছায়া তার উপর নেমে আসত, আর এত তার কষ্ট লাগত যে সেটাকে আর বরদাস্ত করতে পারছে না, ভিতরেই চেপে রাখত। আওয়ামাই ইয়ানাশাউ ফিল হিলিয়াতি ওয়া ফিল খিসামি গায়র মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের আর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যে মেয়েরা যে দুর্বল বিভিন্ন দিক থেকে, মেয়েরাজ, মেয়ে সন্তান, ছেলে সন্তান চাইতে দুর্বল, তার দুটি দিক আল্লাহ এখানে উল্লেখ করেছেন। আওয়ামাই ইয়ানাশাউ ফিল হিলিয়া, আচ্ছা এমন মেয়ে সন্তান আল্লাহ গ্রহণ করবেন যারা লালিত পালিত হয় ফিল হিলিয়াতে, ফিল হিলিয়াতে মানে অলংকারে, মেয়েরা একটু বুঝতে শিখলে অলংকার প্রিয় হয়ে ওঠে, মেয়েদের মধ্যে শারীরিক গঠনের দিক থেকে, বুদ্ধির দিক থেকে দুর্বলতা যা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠানোর জন্য তারা অলংকারে লালিত পালিত হতে চায়, সাজতে চায়, এমন মানসিকতা তৈরি হয়। দেখবেন পাঁচ বছর, সাত বছর, আট বছর, দশ বছর মেয়ে হইতে এখন স্বর্ণের দামও বুঝে না, সস্তা নাকি স্বর্ণ রূপার পার্থক্য কি রেটে তাও জানে না, কিন্তু গয়না চায়, অলংকার চায়, তাই না, জি সাজতে চায়, এটা তাদের ফিতরাতে, তার নেচারে রাখা আছে। আল্লাহ বলছেন যে এইরকম আল্লাহ পাক মেয়ে সন্তান গ্রহণ করলেন যারা লালিত পালিত হয় অলংকারে, ওয়াহুয়া ফিল খিসামি গায়র মুবিন, আর যদি তর্ক বিতর্ক কোথাও শুরু হয়, ফিল খিসাম তর্ক বিতর্কে নিজের কথা, নিজের বক্তব্য স্পষ্ট করতে সক্ষম হয় না, মেয়েরাকে দেখেছেন ঝগড়া করতে, তর্ক করতে, যারা স্বামী স্ত্রী ঝগড়া করে কেউ তো এখানে বলবেন না যে ঝগড়া করি স্বামী স্ত্রী, কিন্তু যারা ঝগড়া করে তারা ভালো করে জানে, স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়, আপনি বলছেন এক কথা, আপনার উত্তর দিচ্ছে আর এক কথা বলে, তর্ক বিতর্ক, তর্ক বিতর্ক, হ্যাঁ কথা বলছেন, কথার উত্তর, ও কথা বলছে আপনি উত্তর দিচ্ছেন, এই করতে করতে কিছুক্ষণ পরে দেখবেন হাউ মাউ করে আপনার স্ত্রী কান্না শুরু করে দিয়েছে, আপনি কখনো কাঁদেননি, ঠিক না, ঝগড়া করতে গিয়ে, তর্ক করতে গিয়ে আল্লাহ বলছেন ফিল খেসামে, নিজের কথাকে ব্যক্ত করতে পারে না, এই শক্তি তাদেরকে দেওয়া হয়নি, নিজের কথা স্পষ্ট করতে পারেন না, কিছুক্ষণ পরে কান্নায় ভেঙে পড়ে, কেঁদে জিততে চায় তখন মামলা, না দেখেননি এরকম মহিলাদের কাঁদতে দেখেছেন, শুধু স্বামী স্ত্রীতে না, এমনিও বাড়ির পাড়া প্রতিবেশীর সাথে যদি ঝগড়া হয় বা কিছু হয় কাঁদতে শুরু করে। গত সপ্তাহে একজন লোক বলছে যে এয়ারপোর্টে আমার ওয়াইফ একা আসছিল, একা, ও নিজে বলছে, শিক্ষিত মানুষ বলছে, একা মহিলাদের সফর করা ঠিক নয়, তার বাস্তব ঘটনা বলছে আমার স্ত্রী একবার ঢাকা এয়ারপোর্ট থেকে আসবে, সবকিছু ঠিক আছে, খামাখায় এক মহিলা অফিসার এসে বলছে না তোমার পাসপোর্টে এই সমস্যা আছে, তোমার এই সমস্যা আছে, কোন একটা সমস্যা বা দিয়ে ওকে হৈরান করে ফেলেছে, আসতে দেবে না, না যাওয়া চলবে না, বোর্ডিং কার্ড নেওয়া হয়ে গেছে, এরোপ্লেনে চাপতে যাচ্ছে, ওই শয়তান মহিলা বোর্ডিং কার্ডটাকে ছিঁড়ে ফেলে দিল, এই দাম্মামে ওই ভাই আছে, ছিঁড়ে ফেলে দিল, পুরুষ লোক হলে সেখানে ভেঙে পড়ত না, হ্যাঁ তার ভূমিকা অন্যরকম থাকত। যাই হোক, তারপরে কোন একজন ভালো মানুষ, ভালো অফিসার, পুরুষ অফিসার, মহিলা অফিসারগুলি বেশি বদমাইশি করে নিজের র্যাঙ্ক বাড়াবার জন্য, এদের স্বভাব, কারণ এদের জ্ঞান জ্ঞান দুর্বল। আল্লাহ পাক নিঃসুল আকল অর্ধেক জ্ঞান বলেছেন, সুতরাং এরা মনে করে যে এইরকম কিছু দেখি আমাদের ওপরে পৌঁছিত, এরকম স্বভাব কিছু পুরুষদের মধ্যেও আছে। তো আর একজন ভালো মানুষ পুরুষ অফিসার ছিল, সে হয়েছে হয়েছে কি কি কোন তো দোষ নাই, কেন তুমি ছিড়লে, কেন ছিল, আবার নতুন করে তাকে বোর্ডিং কার্ড দিয়ে প্লেনে উঠানো হলো। যাই হোক, তো ওই মহিলা এই টেলিফোন করছে যে কি হয়েছে, সব কাজ ঠিক, এয়ারপোর্টে আছে সব কাজ না, এই রিয়াজে আর পৌঁছার পর রিয়াজ এয়ারপোর্টে পৌঁছেছে, ওখান থেকে খবর পানি তার কাছে বলছেন, এখানে আসার পরে রিয়াজে এসে বলছে ঠিক আছে ভালোভাবে নেমে গেছো তো বলছে, কথা বলবে কেউ মহিলা কান্না শুরু করেছে, মোবাইল কান্না শুরু করেছে, দেখলেন একজন পুরুষ মানুষ কান্না শুরু করতেন না, আমার বোর্ডিং কার্ড ছিঁড়ে ফেলেছে করে কান্না শুরু করতেন, কখনো করতেন না আপনি, কিন্তু মহিলা কান্না শুরু করেছে, অথচ মহিলা বড় শিক্ষিত, এমন নয় যে অশিক্ষিতা ক্লাস ফোর পাস, হয়তো বিএ পাস বা এম এ পাস কমপক্ষে সে মহিলা যতটুকু, তারপরে এই অবস্থা। আল্লাহ পাক তাদের ফিতরাতের কথা ভালো করে জানে যাকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক শুধু মেয়ে সন্তান নিলেন, যারা একটু ঝগড়া তর্ক শুরু হইলে কাঁদতে শুরু করবে, মেয়ে সন্তান ছেলে সন্তান আল্লাহ নিলেন না নিজের জন্য। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াজাআলুল মালায়েকাতাল্লাযীনাহুম ইবাদুর রহমান ইনাসা, আর তারা ফেরেশতাদেরকে স্থির করেছে, আল্লাযীনাহুম ইবাদুর রহমান যারা দয়াবান আল্লাহ পাকের বান্দা, তাদেরকে কি স্থির করেছে, ইনাসান, হ্যাঁ মেয়ে সন্তান স্থির করেছে, যে এরা হচ্ছে সব মহিলা, এরা স্ত্রীলিঙ্গ, অথচ ফেরেশতাদের মধ্যে কোন লিঙ্গ নেই, লা ইয়াজাক্কারু ওয়া লা ইউআন্নাসু, ফেরেশতার লিঙ্গ হয় না, না পুরুষ না স্ত্রী, তাদের কোন প্রজন্ম হয় না, পক্ষান্তরে জিনদের মধ্যে পুরুষ আর স্ত্রী আছে, লিঙ্গ আছে, মানুষের মধ্যে লিঙ্গ আছে, কিন্তু এই কাফের মুশরিকরা বলতো যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের মেয়ে। তো আল্লাহ পাক বলছেন যে এরা রহমানের বান্দা, যারা নেক বান্দা, যাদের মধ্যে অসৎ কাজ করার, গুনাহ করার, আল্লাহর অবাধ্য হওয়ার ক্ষমতাই নেই। আল্লাহ পাক ফেরেশতাকে পাপের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেননি, পাপের ক্ষমতা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, পাপের চেষ্টাই করতে পারবে না। পক্ষান্তরে মানুষ জিন তাদের মধ্যে দুটো শক্তি দিয়ে তৈরি করা হয়েছে, একটা হচ্ছে ফেরেশতা চরিত্র শক্তি, আর একটা হচ্ছে পাশবিক শক্তি, পশুর শক্তি, হিংস্র পশুর শক্তি। মানুষের মধ্যে দুটো শক্তি আছে, প্রত্যেক মানুষের মধ্যে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার সময় তার হৃদয়কে, কলবকে বের করে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে যাওয়া হয়েছে। তার আগে বাল্য জীবনে, হ্যাঁ সেনা চাকের ঘটনা জানেন তো না, পড়েছেন সিরাতে, সেনা চাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে, তারপরে কলিজা, হৃদয়, হার্ট সব বের করে ধুয়ে জমজম পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ ফাকর রব্বুল আলামিন করেছেন। কারণ যতই ভালো মানুষ হোক না কেন, তার মধ্যে সামান্য মানুষের যে একটা দিক রয়েছে খারাপ দিক, তা থেকে যেতে পারে, সেটা থেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত করে দেওয়া, আমাকে আপনাকে করা হয়নি। যতই বড় আল্লাহর ওলি মনে করেন, যতই বড় আলেম মনে করেন, যতই বড় পরিষ্কার মনে করেন, তার মধ্যে খারাপ একটা দিক আছে, কখনো সেটা জেগে উঠতে পারে, কখনো সেটা শক্তিশালী হয়ে যেতে পারে, কখনো সেটা মাথা চাড়া দিতে পারে। এই জন্য কখনো নিজের আত্মহংকারে থাকবেন না যে আমি তো বড়ই পরিষ্কার মানুষ, আমি তো খুব ভালো মানুষ, আমি তো বড়ই নেক কাজ করি। না, আপনার মধ্যে পাশবিক শক্তি আছে, পশুর চরিত্র আছে, সবসময় সতর্ক সাবধান থাকবেন, সেটাকে বাড়িয়ে দিতে পারে কখনো জিন শয়তান, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে কুমরা করতে পারে। আল্লাহ পাক বলছেন যে ওয়াজাআলুল মালায়েকাতাল্লাযীনাহুম ইবাদুর রহমান ইনাসা, যারা রহমানের নেক বান্দা ফেরেশতা, তাদেরকে এরা মহিলা স্থির করেছে, মেয়ে জাতি স্থির করেছে। আশাহেদু খালকাহুম, তাহলে কি এই আরব মুশরিকরা ফেরেশতাদের আল্লাহ যখন সৃষ্টি করেন তখন তারা উপস্থিত ছিল? আশাহেদু, শাহেদা আশাদু মানে উপস্থিত থাকা, আশাহেদা আশাদু মানে সাক্ষী দেওয়া হয়। আশাহেদু খালকাহুম, যখন আল্লাহ সৃষ্টি করেন ফেরেশতাদেরকে তখন এরা কি উপস্থিত ছিল? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, যে দেখেছে যে ফেরেশতাদেরকে আল্লাহ মেয়ে করে সৃষ্টি করেছেন। সাতুক্তব শাহাদাতহুম, এদের সাক্ষী শীঘ্রই লিখা হবে, এদের এই অসৎ কথা, এদের এই কুফুরি কথা যে ফেরেশতারা মেয়ে আর এই মেয়ে এগুলি আল্লাহর সন্তান, আল্লাহর মেয়ে সন্তান, এগুলি কথা তাদের এই সাক্ষী লিখা হচ্ছে। ওয়ায়ুস আলুন, আর তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে, কেয়ামতের দিনে জবাবদেহি করতে হবে যে কোনো খারাপ আকীদা সম্পর্কে জবাবদেহি করতে হবে। যেমন আপনার নামাজ সম্পর্কে জবাবদেহি করতে হবে, যেমন আখলাক চরিত্র সম্পর্কে, আপনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে, রিজিক হালাল না হারাম জবাবদেহি করতে হবে, তার আগে আপনার আকীদা মৌলিক বিশ্বাস সম্পর্কে জবাবদেহি করতে হবে। যে নবী নূর দলিল পেশ কর, আশাহেদু খালকাহুম, নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেন তখন হাজির ছিলেন নাকি, দিকে চ পেশ করো, দলিল পেশ করো। আল্লাহ তো বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এওলি আউলিয়া, এরা সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করতে পারে গোস কুতুব, এরা আল্লাহর পক্ষ থেকে এদেরকে এইরকম ক্ষমতা দেওয়া হয়েছে, দুনিয়ায় যা কিছু করতে পারেন, আসর পড়লেন মদিনায়, মাগরিব পড়বেন হ্যাঁ মক্কায়, এসব কথা এসব কিছু কাহিনী। আর শাহেদু খালকাহুম, চোখে দেখেছ, জবাবদেহি সেই দিন করে, ওয়াইস আলুন, জিজ্ঞাসা করা হবে সেই দিন, জবাবদেহি করতে হবে। কবর মাজারে সেজদা করলে, কবর মাজারে গিয়ে দোয়া করলে, ছেলে মেয়ে চাইলে, কবর মাজারে গিয়ে রোগের আরোগ্য চাইলে, ওয়াইস আলুন, সেদিন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, যে আল্লাহ এর সনদ নাজিল করেছেন। ওয়াকালু লাউ শা আর রহমান মা আবাদনাহুম, আর এই মুশরিকরা একটা দলিল পেশ করত, তকদিরকে তারা দলিল বানাইত, মানুষের স্বভাব ধর্মীয় ক্ষেত্রে তকদিরকে দলিল বানায়, আর তকদিরটা তো অস্ত্র ঢালের মতো, দুনিয়ার ক্ষেত্রে অস্ত্র এটাকে ঢালের মতো বানাই না, তাই না? আজকের লোকেরা, আজকের বেদিন, আজকের বেনামাজি, আজকের গুনাহগার, আজকের হারাম যারা খায়, তারাও আমার তকদিরে থাকলে জান্নাত পাবো, তকদিরে দোহাই দেয়, তাই না? আমার তকদির খারাপ তো আমি কি করবো, আমার তকদিরে নামাজ থাকলে হবে না, হইলে হবে না, অথচ নামাজের চেষ্টা নেই। আমার নসিব খারাপ, শিখবে না, ইসলাম শিখলো না, ইসলামের উপর আমল করলো না, ফরজ ওয়াজিব আদায় করলো না, হারাম থেকে বাঁচানো, বলছে আমার নসিব খারাপ, নসিব চেষ্টা করেছিলে নসিব ভালো করা, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে মাথার ঘাম পায় নামিয়ে দিচ্ছে, দশ রিয়ালের জন্য, পাঁচ রিয়ালের জন্য, বিশ রিয়ালের জন্য, সেখানে বলতে হয় না, বলতে নিজেই যদি তাকে কেউ বলে, নিজেই খুব বুঝছে পণ্ডিত, তাকে যদি কেউ বলে যে তোমার ভাগ্যে যদি রুজি থাকে, রিয়াল থাকে, তো বাংলাদেশে থাকলে তো চলে আসবে, বিশ্বাস করবে, মানবে, ধরে মারি দিবে, যে আমাকে তো সৌদি আরব যেতে দিবে না, না হিংসা আছে, না দুশ্মনী আছে আমার সাথে, আরে তোমার তকদিরে থাকলে ভিসাও লাগবে না, পাসপোর্টও লাগবে না, কিছুই লাগবে না, ভাগ্যে থাকলে রিয়াল ডলার এমনিতে চলে আসবে, তুমি বাড়িতে ঘুমাও, যদি কেউ বলে ধরে মারবে তাকে, তাই না? ছেড়ে দেবে না তাকে, বড়ই হিংসুক তুমি, বড়ই দুশ্মন, আমাকে উন্নতি করতে দেবে না। আর নামাজের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, জাহান্নামের ক্ষেত্রে যখন বলছে আমল করো, বলছে যে তকদিরে থাকলে হয়ে যাবে, নসিব ভালো থাকলে হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কাফের শয়তানদের চরিত্র এটা। কাফেররা কি বলতো দেখেন, ওয়াকালু, তারা বলতো লাউ শা আর রহমানু মা আবাদনাহুম, আল্লাহ দয়াবান যদি চাইতেন, মা আবাদনাহুম, তাহলে আমরা এই দেব দেবীর পূজা করতাম না, লাতুজ্জামানা ধোবালের পূজা করতাম না, আল্লাহ চাইলে আমাদেরকে বাঁচিয়ে নিতেন, আল্লাহ কেন লাগাইলেন, আল্লাহ লাগিয়েছে না, তোমরা লেগেছ, তোমরা লেগেছ, আল্লাহ ছেড়ে দিয়েছে, দুনিয়া তাল্লাহ স্বাধীন ছেড়ে দিয়েছে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মানুষ প্রত্যেকে শুধু কোরআন হাদিস বলছে না, নিজে নিজে অনুভব করছে যে আমি স্বাধীন, তাই না? আমার হাত খান যে আগে বাড়ছে, পিছনে যাচ্ছে, ঝুঁকাচ্ছি বা রাখছি, স্বাধীন না স্বাধীন নয়, স্বাধীন। একজন রুগী যা থর থর করে কাঁপছে, সে স্বাধীন নয়। আমরা কি সেই রকম? ওই রুগীর মতো কখনো না। প্যারালাইসিসের রুগী হাত উঠাতে পারে না, যে অবস্থায় আছে সে অবস্থায় নড়তে পারে না, সে হচ্ছে বাধ্য, সে অচল। কিন্তু আমি আপনি স্বাধীনভাবে কথা বলছি, স্বাধীনভাবে চলাফেরা করছি, স্বাধীনভাবে যে মসজিদে যাওয়ার মসজিদে যাচ্ছে, স্বাধীনভাবে ইসলাম শিখার জন্য যারা আসার সে এসছে, স্বাধীনভাবে যারা হারাম কাজ করছে, হারাম দেখছে, হারাম শুনছে তারা করছে। এই স্বাধীনতার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার বসাবেন কিয়ামতের মাঠে। এই স্বাধীনতাকে ভালো কাজে ব্যয় করেছিলি, তোমার ইখতিয়ার কি, আল্লাহ যে তোমাকে ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতাটাকে ভালো কাজে লাগিয়েছিলে না মন্দ কাজে লাগিয়েছিলে? এই কাফেররা এই অজুহাত পেশ করত, মা আলাহম বেজালেকা মিন ইলমিন, আল্লাহ বলছেন এই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, নির্বোধেরা, তকদিরকে এরা হুজ্জত বানায়, তকদিরকে দলিল হিসাবে পেশ করে যে আল্লাহ চাইলে তোমাদের বাঁচিয়ে নিতে পারতেন, আল্লাহ যদি এটা যদি মন্দই হয় দেবদেবীর পূজা, 360 মূর্তির পূজা, তাহলে আল্লাহ চাইলে তো আমাদের করাতেন না, আল্লাহ করাইলেন কেন? এদের কোন জ্ঞান নেই, আল্লাহ বলছেন নির্বোধ। ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এরা শুধু অনুমান ভিত্তিক কথা বলে থাকে। খারাস ইয়াখরুস মানে অনুমান করা, এরা শুধু অনুমান ভিত্তিক কথা বলে থাকে। আম আতাইনাহুম কিতাবান মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন, আল্লাহ বলছেন এর পূর্বে কি তাদেরকে এমন কোন গ্রন্থ দিয়েছি, কিতাব দিয়েছি, মানে কোরআনের পূর্বে, কোরআনের আগে এমন কোন কিতাব নাজিল হয়েছে, মিন ক্বাবলিহি, এই কোরআনের পূর্বে, ফাহুম বিহি মুস্তামসিকুন, যেই কিতাবকে তারা মজবুত করে আঁকড়ে ধরে আছে, আর সেই কিতাবে আছে শিরকের ধর্ম, আছে দেবদেবী পূজার ধর্ম, আছে কবর মাজার পূজার ধর্ম, কোথাও নেই না। মাজার পূজার ধর্ম আছে, মাজারে সেজদা করার ধর্ম আছে, মৃত ব্যক্তির কাছে দোয়া করার ধর্ম আছে, কোন বিধানে নেই, আগের কোন উম্মতেও নেই। কোরআনে কেরিমের দোয়া দেখুন, কোরআনে কেরিমে শুধু আমাদের দোয়া নেই, মুমিনদের দোয়া নেই, এই উম্মতের লোকদের দোয়া নেই, শুধু শেষ নবীর দোয়া নেই, বরং কোরআনে কেরিমে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় আম্বিয়া কেরামের দোয়া আছে না নেই? আদম আলাইহিস সালামের দোয়া আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়াসিলা আছে। বাতিল পন্থীরা জাল হাদিস পেশ করে কোরআন বাদ দিয়ে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওসিলা ধরে দোয়া করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অথচ আল্লাহ কোরআনে আদম আলাইহিস সালামের দোয়া স্পষ্ট বলছেন। নূহ আলাইহিস সালামের দোয়া আছে, সূরা নূহ পড়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, বিভিন্ন সূরাতে আছে, বিশেষ করে সূরা ইব্রাহিম পড়ে দেখেন, সূরা বাকারা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, ইসমাইল আলাইহিস সালামের দোয়া আছে, আইয়ুব আলাইহিস সালামের দোয়া আছে, মূসা আলাইহিস সালামের দোয়া আছে, ঈসা আলাইহিস সালামের দোয়া আছে, আছে না? না তাতে আল্লাহ ছাড়া অন্যের কাছে ওলিয়া উলিয়ার কাছে চাওয়া হয়েছে, যে ইব্রাহিম এসে আদম আলাইহিস সালামের কাছে চাইছেন, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম এসে ইব্রাহিমের কাছে চাইছেন, নূহ আলাইহিস সালামের কাছে চাইছেন, আর না মাধ্যম ওসিলা ধরে দোয়া করছেন, যে আল্লাহ গো যদি ইসলামে ওসিলা ধরে দোয়া করা থাকতো তাহলে ঈসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের ওসিলা ধরে দোয়া করতেন, তার আগে যেহেতু তিনি রসুল ছিলেন। মূসা আলাইহিস সালাম বা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াহিয়া, জাকারিয়া, ইব্রাহিম খলিলুল্লাহর ওসিলা ধরে দোয়া করতেন, কেউ নূহ আলাইহিস সালামের ওসিলা ধরে দোয়া করতেন, এমন দোয়া তো কোরআনে থাকতো, আছে? চোখ খুললেন, মন খুললেন, আর বিবেক খুললেন, আফালা তাকিলুন, আল্লাহ বহু আয়াতে বলেছেন, বোঝার চেষ্টা করো না তোমরা, আফালা ইয়াকিলুন, তাদের জ্ঞান বুদ্ধি নেই, তাদের বোধ শক্তি নেই, অবশ্যই আল্লাহ পাক বোধ শক্তি দিয়েছেন, কোরআনকে মজবুত করে ধরুন। শিরকের ধর্ম, বহুত্ববাদের ধর্ম আল্লাহ কখনো নাজিল করেননি, সে মৃত ব্যক্তিকে ডাকার মাধ্যমে হোক, এই কবর মাজার পূজায় হোক, আর মূর্তির আকারে পূজা করাই হোক না কেন, আল্লাহ পাক শিরকের ধর্ম কখনো নাজিল করেননি। আল্লাহ পাক যে কোনো দিন নাজিল করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবগুলি হচ্ছে তাওহীদের দিন, আল্লাহর একত্রের ধর্ম। আল্লাহ বলছেন বাল কালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মা, আসলে মুশরিকদের কাছে কোনো দলিল প্রমাণ থাকে না, তাদের দলিল প্রমাণ কি? বাপ দাদা পূর্বপুরুষ, বরং তারা বলতো ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মা, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা এক ধর্মের উপর পেয়েছি, এখানে উম্মাতুন মানে মিল্লাতিন, উম্মা মানে মিল্লাত বা দিন, এই অর্থে আমরা এক তরিকার উপর আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন, আর আমরা তাদের পদাঙ্কের অনুসরণ করে হিদায়ত প্রাপ্ত হব, আমরা তাদের পিছনে পিছনে চলব। এটা ছিল সর্বযুগের মুশরিক, বাতিলপন্থী, বহুত্ববাদী, বিধর্মীদের দলিল। যত বাতিলপন্থী তাদের দলিল হচ্ছে বাপদাদা, সে ভাষাটা বিভিন্ন ভাষা ব্যবহার করতে পারে, তারা বলতো আবানা, আমাদের আজকালকার লোকেরা বলে বুজুর্গানের দিন, আমাদের বুজুর্গানের দিন বলেছেন, মুরব্বীরা বলেছেন, এটা হচ্ছে যত অন্ধ কোরআন হাদিস বাদ দিয়ে যারা অন্য কোন দিন মানতে চায় তাদের দলিল, আর বাকি যারা আল্লাহর সত্য দিন মানতে চায় তাদের দলিল কাল আল্লাহ, আল্লাহ পাক কি বলেছেন, কালা রসুল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযীর, আল্লাহ বলছেন অনুরূপ এইভাবেই, মা আরসালনা মিন ক্বাবলিক, হে নবী তোমার পূর্বে যত রসুল পাঠিয়েছি, ফি ক্বরিয়াতিন কোন জনপদে, কোন দেশে, কোন শহরে, মিন নাযীর, মা আরসালনা মিন নাযীর, কোন সতর্ককারী পাঠিয়েছি, অর্থাৎ নবী রাসূল পাঠিয়েছি, ইল্লা কালা মুতরাফুহা, যখনই পাঠিয়েছি তখনই সেখানকার সচ্ছল লোকেরা বলেছে, আল্লাহ মুতরাফুহা বলেছেন অর্থাৎ সচ্ছল লোকেরা, তাহলে নবী রাসূলগণের বিরোধিতা যারা সুখী, সচ্ছল, অভাবমুক্ত, পয়সাওয়ালা, নেতৃত্ব সম্পন্ন, তারাই করেছে, একাধিক আয়াতের প্রমাণ। তার একটি আয়াত হচ্ছে এটি, ইল্লা কালা মুতরাফুহা, আর মানুষ সুখ হয় তখনই মানুষ পাপ করে, সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, অভাব থাকলে সাধারণত কমই বাড়াবাড়ি করে, বিশেষ করে জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন করা, কথা বেশি বলা, অন্যায় কথা বলা, এগুলি সুখের কারণে করে মানুষ, নেতৃত্বের ক্ষমতায়, পয়সার ক্ষমতায়, জনবলের ক্ষমতা, এসব ক্ষমতায়। আল্লাহাক তাই বলছেন যে এই সচ্ছল লোকেরা কি বলেছিল, ইন্না ওয়াজাদনা আবা আনা আলা উম্মা, নিশ্চয় আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এক উম্মাত, মানে গত সপ্তাহে বলেছি এখানে এই আয়াতগুলি তো উম্মাত মানে কারো মনে আছে, উম্মাত মানে মিল্লাত, একটি ধর্মমতের উপর, একটি ধর্মমতের উপর, একটি তরিকার উপর, আমাদের বাপদাদা এই তরিকার উপর ছিল, এই ধর্মমতের উপর ছিল, ওয়াইন্না আলা আসারিহ মুক্তাদুন, সুতরাং আমরা তাদেরই পদাঙ্কের অনুসরণ করব। মুক্তাদুন ইখতেদা করা, বিদাতিরা যে নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের পিছনে বলে ইখতেদাই তো বিহাজাল ইমাম, এই ইমামের অনুকরণ করলাম, এটা মুখে বলে, এটা হচ্ছে বিদাতি কথা, মুখে বলাটা বিদাতি কথা, আপনি তো দাঁড়াইছেন ইখতেদা করার জন্য, অনুকরণ করার জন্য। তো বিদাতিরা নামাজের প্রথমে যে ট্রিপল ভুল করে, তিনটা বিদাত করে, তার একটি বিদাত হচ্ছে ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলা, মুক্তাদুন ও ইক্তিদা থেকে। সচ্ছল লোকেরা পাপে লিপ্ত হয়, আল্লাহ পাক আরেকটি আয়াতে সূরে বনী ইসরাইল বলেছেন, ওয়াইজা আরাদনা আন্নাহু লাকা কারিয়াতান আমারনা মুতরা ফিহা ফাফাসাকু ফিহা, যখন আমি কোন জনপদকে, কোন দেশকে, কোন এলাকাবাসীকে ধ্বংস করতে চাই, আমার না মুতরা ফিহা, তখন আমি স্বাধীনতা দিয়ে দিই সেখানকার সচ্ছল ব্যক্তিদেরকে, আল্লাহ ওই ক্ষমতা দিয়ে দেন, মানুষের মধ্যে ভালো মন্দের ক্ষমতা আছে, এটা হচ্ছে আমার না মুতরা ফিহা, অথবা আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ, আল্লাহ পাকের শরীয়তে আদেশ না যে তুমি পাপ করো, কিন্তু আল্লাহ পাকের সৃষ্টিগত ক্ষমতা মানুষকে দেওয়া আছে, ভালো কাজ করার, মন্দ কাজ করার, তবে মন্দ থেকে বাঁচারও ক্ষমতা দেওয়া আছে, কেন বাঁচছে না, স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, যেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার না মুতরা ফিহা, এখন আল্লাহ পাক ওই যে মুতরাফি, আর এখানে মুতরাফু বলেছেন, মানে সচ্ছল লোকদের আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাপে লিপ্ত করে দেন, ফাফাসাকু ফিহা, তখন সচ্ছল লোকেরা পাপে ডুবে যায়, ফাহাক্কা আলাইহাল কওল, তখন আল্লাহ পাকের আদেশের বাস্তবায়ন হয়, ফাদাম্মারনাহা তাদমীরা, সুতরাং আল্লাহ পাক তাদেরকে একেবারে সমূলে বিনাশ করে দেন, তাদের শিকড় থেকে উঠিয়ে ফেলে দেন, ধ্বংস করে দেন, ফাদাম্মারনাহা তাদমীরা, কোন জাতির ধ্বংসের পিছনে কারণ হচ্ছে মানুষের সচ্ছলতা, মানুষের নেতৃত্বের বল, জনবল, এগুলির অহংকার, এগুলিতে যখন মানুষ সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেন। তো এই পাপিষ্ট সচ্ছল লোকেরা এরকম বাপদাদা দোহাই পেড়েছে প্রত্যেক যুগে যুগে, যখনই যুগে যুগে নবী রসুলদের সাথে এইরকম আচরণ করা হয়েছে, এই জবাব দেওয়া হয়েছে, তখন নবী রসুল কি উত্তর দিয়েছেন তার কথা আল্লাহ উল্লেখ করেছেন, বলছেন কালা, তখন যুগে যুগে নবী সতর্ককারী বলেছেন, আওয়ালাউ যে তুকুম বে আহাদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম, তোমাদের পূর্বপুরুষদেরকে যেই পন্থার ওপর, যে ধর্মমতের ওপর পেয়েছ, তার চাইতে বেশি উৎকৃষ্ট জিনিস যদি আমি নিয়ে আসি, তার চাইতে উত্তম পন্থা যদি, উত্তম বিধান, আল্লাহ প্রদত্ত বিধান যদি আমি নিয়ে এসে থাকি, কালু, তাদেরকে বলা হইল যে কোনটা নিবে, তোমাদের বাপদাদা একটা করে গেছে আর ওর চাইতে ভালো আমি আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছি, কোনটা নিবে, আসলে মানতে তো রাজি না, ভালো হইলেও মানবে না, নবী রসুলের কথা মানবে না, ও বাপদাদার দোহাই দিয়ে মন্দের উপরই থাকবে, সেই জন্য তখন তারা জয় বলতো, কালু ইন্না বেমা উরসিলতুম বিহি কাফেরুন, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ তা আমরা প্রত্যাখ্যান করছি, তা অস্বীকার করছি, কাফেরুন, মানবো না তোমাদের কথা, কি করবে, দেখেছেন না খারাপ লোকদেরকে, তোমার কথা কে মানে, মানবো না, যাও কি করবে করো, এই জবাবই দিয়েছে যুগে যুগে কাফির বিদিনরা পাপিষ্টরা, ফান্তাকামনা মিনহুম, আল্লাহ তখন কি করেছেন, আল্লাহ বলছেন তাদের থেকে আমি তখন প্রতিশোধ গ্রহণ করেছি, আল্লাহ তখন শাস্তি দিয়েছেন, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাপিষ্টদের এইভাবে শাস্তি দিয়েছেন যখন তারা অস্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে আল্লাহ পাক একসাথে ঢালাহারে শাস্তি দিয়ে নূহ আলাইহিস সালামের জাতির মতো, লূত আলাইহিস সালামের জাতির মতো, আদ সামদের মতো ধ্বংস কেন করেননি, হ্যাঁ বদরে তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ ধ্বংস করেছেন, মক্কা বিজয়ে তাদেরকে লাঞ্ছিত করে ধ্বংস করেছেন, আরব জগৎ থেকে তাদেরকে নিশ্চিহ্ন করেছেন, ধ্বংস করেছেন, কিন্তু আল্লাহ একসাথে আল্লাহ পাকের আসমানি আজাব দিয়ে ধ্বংস করেননি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল যে হে আল্লাহ আমার উম্মত। আমার উম্মত মানে যারা উম্মত দুই প্রকার, এক উম্মত যারা কবুল করেছে ইসলামের দাওয়াত, মুসলিম হয়েছে, আর উম্মত মানে আমি আসার পরে যে জাতি আমার সামনে আছে, যাদের জন্য আমি প্রেরিত হয়েছি উম্মতে দাওয়াত। উম্মতকে দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ, উম্মতে দাওয়াত মানে যাদের জন্য নবীর দাওয়াত, নবীর দাওয়াত সকলের জন্য নবী আসার পরে, আর উম্মতে ইজাবাত মানে যে উম্মত এই দাওয়াত কবুল করেছে, এই দাওয়াতে সাড়া দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল, আল্লাহ আমার জাতিকে যাদের জন্য প্রেরিত হয়েছি ঢালাহারে ধ্বংস করে দিও না, লাখ লাখ মানুষ একসাথে গোটা মক্কাবাসী একসাথে ধ্বংস করে দেওয়া হল না, 70 জনকে ধ্বংস করা হলো বদরে, 70 জন বন্দী লাঞ্ছিত অপদস্ত হয়ে আসলো, আবার মক্কা বিজয় লাঞ্ছিত অপদস্ত হইল, হুনাইনে হইল, এইভাবে বিভিন্ন সময় আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাদেরকে নির্মূল করেছেন। আল্লাহ বলছেন ফান্তাকামনা মিনহু, তখন তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। ফানজুর হে নবী, তুমি চিন্তা করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এই মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছিল, নূহ আলাইহিস সালামের জাতির পরিণাম কি হয়েছিল, আদ সমুদ্রের পরিণাম কেমন হয়েছিল, কেমন পরিণাম হয়েছিল লূত আলাইহিস সালামের জাতির, কেমন পরিণাম হয়েছিল ফিরাউন আর ফিরাউনের সেনাবাহিনীর, কিভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া ক্বাওমিহি ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, যেসব জাতি পূর্ব যুগে চলে গেছে তাদের এক জাতি ইব্রাহিম আলী ইসলামের জাতি। আল্লাহ পাক রব্বুল আলম বলছেন স্মরণ করে ইব্রাহিম আলী ইসলামকে, যিনি হকপন্থী ছিলেন, একাই এক উম্মতের কাজ করেছেন, তিনি এক জাতির কাজ করেছেন। আল্লাহাক ইব্রাহিম আলী ইসলামকে একে এক উম্মত বলেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মতান কানাতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন স্মরণ করো যখন ইব্রাহিম আলী ইসলাম নিজ পিতাকে বলেছেন লিয়াবি, নিজ পিতা আজার করেন, আল্লাহ ফাওয়াইজ ক্বাল ইব্রাহিম লি আবি আযারা, অন্য সূরায় আল্লাহ বলেছেন, তাহলে তার পিতা আযারকে বলেছিলেন, ওয়া কওমিহি এবং নিজ সম্প্রদায়, ইরাক ছিল তার দেশ, ইরাকের মুশরিক পুত্তলিক জাতিকে বলেছিলেন, ইন্নানি বারা ও মিম্মা তাবুদুন, তোমরা যেসবের পুজো পাঠ করছো এগুলি থেকে আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, বারা আমার কোন সম্পর্ক নেই, আমি সম্পর্কহীনতার ঘোষণা করছি তোমাদের সাথে, এবং তোমরা যেসবের পুজো পাঠ করছো বাতিলের সেসব থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমি সম্পর্কের ঘোষণা করছি, সম্পর্ককে শক্তিশালী করার ঘোষণা করছি সেই সত্তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার সম্পর্ক একমাত্র সৃষ্টিকর্তার সাথে, আল্লাযী ফাতারানি, যিনি সৃষ্টি করেছেন আমাকে, ফাইন্নাহু সায়াহদি, নিশ্চয় তিনি আমাকে সঠিক পথ দেখাবেন, وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ, এবং ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজেই আল্লাহর তাওহীদ একত্রের উপর ছিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাওহীদের উপর ছিলেন না, বরং এই কালেমাকে, এই বাক্যকে তিনি স্থায়ী বাণী রূপে রেখে গিয়েছিলেন, ফি আকিবিহি, তার সন্তানদের মাঝে, তার পরবর্তীদের মাঝে, আকিব আল আওলাদকে বলা হয়, বংশধরকে বলা হয়, পরবর্তীতে যারা আসছে আপনার পরে তাদেরকে আপনার আকিব বলা হয়, আকিব মানে পিছন দিক, শাব্দিক অর্থ আকিব মানে পিছন দিক, এই জন্য পায়ের পেছন দিকটা, এটাকে আকিব বলা হয়। নবী সাল্লাম একটি হাদিস আছে, কোন এক সাহাবীর কোন এক যুদ্ধে উজু করেছে আর উজু করে পায়ের পেছন দিকটা শুকনো থেকে গেছে, তখন নবী সাল্লাম ওয়াইলুল আকাবে মিনান নার বলেছিলেন, ওই সব লোকদের জন্য যাদের পা উজুতে শুকা থেকে গেছে, নামাজও হবে না, উজু হলো না তো নামাজও হবে না, শুধু তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে, আকাব আকিবনের জামা। আর যারা বংশের মধ্যে পরে আসে আপনার প্রজন্মের পরে প্রজন্ম, তাদেরকেও আকিব বলা হয়, আল্লাহ এখানে ওই অর্থে বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমা, এই বাণীকে, অর্থাৎ কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ নেই সত্যিকার, বরং বাতিল মাবুদ সবগুলি, হক মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইলা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীটিকে স্থায়ী বাণী রূপে রেখে গিয়েছিলেন, ফি আকিবিহি, তার সন্তানদের মাঝে, ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে, তাওহীদের বানন যদি মজবুত থাকে ভুল ভ্রান্তিগুলো আল্লাহর দিকে ফিরে আসবে, মানুষের এটা স্বভাব কিন্তু। তাহলে যারা সারা জীবন ধরে পাপ করছে, গুনাহ করছে, গুনাহ করছে আর তওবাই করছে না, তাদের তাওহীদের বাননে ঢিলা হয়ে গেছে। আল্লাহ এক, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তিনি মারবেন, তিনি হিসাব নেবেন, তার সামনে দাঁড়াইতে হবে, তার সামনে হাজির হইতে হবে, তিনি জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, কোথায় আমার পরিণাম হবে, কোথায় যাব, এসব কিন্তু খেয়ালই নাই যারা সারা জীবন গুনাহ করছে, সংশোধন করছে না, তওবা করছে না, কথা ঠিক নয়? হ্যাঁ, আল্লাহ যেমন এই কালেমা যদি মজবুত থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাবুদ একমাত্র আল্লাহ ফাকর রব্বুল আলামিন যার ইবাদতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, এই বান্ধন যদি মজবুত থাকে তো লা আল্লাহ মিয়ার যেমন ভুল হইলেও ফিরে আসবে, কারণ আপনার কেন্দ্র, কেন্দ্রে মানুষ ফিরে আসবে, কেন্দ্র থেকে এদিক ওদিক চলে গেলে ফিরে আসবে। যেমন যার বাড়ি আছে বিদেশে, এই যে প্রবাসে আসলে এক বাড়িতে ফিরে যাবেনই আপনি, আর যার বাড়ি ঘরই নেই ও যেখানে আছে সেখানেই তো বাড়ি তার। তো মুশরিকদের যেন বাড়ি ঘর নেই, কেন্দ্র নেই, পক্ষান্তরে যাদের তৌহিদ আছে, আল্লাহর একত্ব আছে, যারা শির করে না, যারা কবর মাজারে ধর্ণা দেয় না, যারা প্রতিমা পুতুলের কাছে ধর্ণা দেয় না, যারা হরে রাম হরে কৃষ্ণ বলে না, আর যা গাউসুল আজম গরিব নওয়াজ খাজা বাবা বলে না, ওদের কেন্দ্র আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি সৃষ্টি করা তিনি একমাত্র মাবুদ, সুতরাং তার দিকে ফিরে আসবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ জুন ভুল ভ্রান্তি হইল তবে ইস্তেগফার করে কখনো না কখনো ফিরে আসবে, বরং যত ইমান ভালো হবে তত বেশি দ্রুত ফিরে আসবে, ভুল হওয়ার সাথে সাথেই সুম্মায়া তুবুনা মিন করিব যেন আল্লাহ বলেছেন, দ্রুত তওবা করে, এমন না যে মিন বাইদ দশ বছর পর তওবা পাপের, পঞ্চাশ বছর পর তওবা বুড়ো হওয়ার পর তওবা, না সুম্মায়া তুবুনা মিন করিব, তারা দ্রুত তওবা করে, এটা হচ্ছে মুমিনের গুণ, আল্লাহর নেক বান্দাদের গুণ। এই কালিমা, যে কালিমার উপর ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে গেছেন, এই বিষয়টি বিস্তারিত সূরা বাকারায় আছে। সূরা বাকারাতে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এই তৌহিদের উপর ছেড়ে গেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছেলের ছেলেরা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাঁর ইন্তেকালের সময় জিজ্ঞাসা করেছিলেন, মা যা তাবুদুন আমিন বাদি, তার সন্তানদেরকে জিজ্ঞাসা করেছে আমার পরে কার ইবাদত করবে, তখন তারা কি বলেছিল, না বদ ইলাহাক ওয়া ইলাহ আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। জি, ওই দিকে ইশারা করা হয়েছে এই আয়াতে, এক আয়াত আরেক আয়াতে তাফসীর করে, এখানে আল্লাহ সংক্ষেপে বলেছেন, ওই আয়াতগুলিতে বিস্তারিত আছে, প্রথম পারা শেষ হতে যাচ্ছে, তার আগের পাতে দেখবেন এই আয়াতগুলি রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন, বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাআহুম, যারা ভোগবিলাসী, যারা পাপের জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ ফাকর রব্বুল আলামিন দুনিয়াতে সময় দেন। আল্লাহ বলছেন বাল মাত্তাতু হাওলাই, বরং এদেরকে আমি ভোগবিলাসের সামগ্রী দিয়েছি। মাতা হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু, এদেরকে ক্ষণিকের ভোগবিলাসের সামগ্রী দিয়েছি। ও আবাহম, তাদের পূর্বপুরুষদেরকেও আমি দিয়েছি, যারা পাপে ডুবে থেকেছে, তাদের বাপদাদাও শিরক বিদাতে ডুবে থেকেছে, পাপে ডুবে থেকেছে, তাদেরকেও ভোগবিলাসের বস্তু দিয়েছি। হাত্তা যা আহমুল হক, এমনকি তাদের কাছে সত্য আগমন করেছে, ওয়া রাসূল মুবিন, আর সুস্পষ্টকারী রাসূল এসেছেন, মুবিন যিনি সুস্পষ্ট করেছেন, এমন রাসূল এসেছেন। এই আয়াতে বিশেষ করে ইঙ্গিত আছে ওই দিকে, যেই দিক, যেই দিকটা, যে জামানাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের জামানা, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মক্কার লোকেরা ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছেন, তার পরে মাঝখানে তারা কোন নবী পাননি, বানী ইসরায়েলের নবী মূসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালাম এসেছেন, শাম দেশে এসেছেন আম্বিয়া রসুলগণ, কিন্তু মক্কায় ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আর কোন নবী রসুল আসেনি। এই মাঝখানে তারা ভোগবিলাসে ডুবে থেকেছে, ভোগবিলাস করতে করতে যখন দিন শিক্ষা থেকে সত্য দিনের জানা এবং তার বাস্তবায়ন থেকে দূরে সরে গেছে, তখন তাদের তৌহিদের স্থান শিরকে দখল করেছে। এই সম্পর্কে ইতিহাসের একটু ইঙ্গিত দেওয়া প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 300 বছর আগে, 300 বছর পূর্বে মক্কায় শিরক শুরু হয়। তাহলে 300 বছরের আগের যে যুগটা, সেই যুগে মক্কাতেও তৌহিদ ছিল, আল্লাহর একত্ব ছিল, কাবার আশেপাশে কোন শিরক হইত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 বছর আগে আমর ইবনে লুহাই বলে এক খবীস পাপিষ্ঠ, সে শাম দেশে যায়, আর সে ধোকা খেয়ে যায়, আর সেখানে গিয়ে সুন্দর সুন্দর প্রতিমা পুতুল দেখে, আর সেখান থেকে প্রথম একটা সুন্দর পাথর নিয়ে আসে, যে পাথরের নাম হচ্ছে হোবাল, এই পাথর নিয়ে এসে কাবার ছাদে রাখে, আর ধীরে ধীরে এক প্রতিমা থেকে, এক পুতুল থেকে, এক পাথর থেকে বহু পাথরের, বহু প্রতিমা পুতুলের পূজা শুরু হয়। এই 300 বছরের মধ্যে 360 মূর্তি কাবার চারিদিকে শুধু, আউলাল কাবাতে সালাসমিয়া ওয়া সিত্তুনা সানামান হাদিস রয়েছে, শুধু কাবার চারিপাশে, আর ঘরে ঘরে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মক্কার গলিতে গলিতে তো আছেই প্রতিমা পুতুল। সাফা মারওয়া রূপে আসাফ নাইলা পূজা হচ্ছে, সাফা রূপে এক পুতুল, হ্যাঁ, আর এর উপর মারওয়া রূপে আর এক প্রতিমা পুতুল পূজা হচ্ছে, কত কত দ্রুত মানুষ গুমরা হয়, সেই জন্য কখনো ধোকা খাবেন না এই যে আমি তো ভালো হয়ে গেছি আমার ছেলে মেয়ে হয়তো গুমরা হবে না। না, আপনার জীবনে আপনি সতর্ক থাকেন, হইতে পারে আপনার জীবনে গুমরাহী নেমে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে এদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছিলাম, হাত্তা জাআহুল হক, তাদের কাছে সত্য আগমন করল, কোরআনে কারীম আসলো, ওয়া রাসূল মুবিন, আর স্পষ্টকারী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। ওয়ালাম্মা জাআহুল হক, যখন তাদের কাছে সত্য এসে গেল, কালু, তখন তারা বলে উঠল, হাযা সিহরুন, এ তো কোরআন জাদু, তো জাদু নিয়ে এসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ইয়ে তো সাহের, এ তো জাদুকর, জাদু নিয়ে এসছে। তারা জাদু কেন বলেছিল, তাদের কথাইতে দ্বন্দ্ব ছিল, কখনো জাদু জাদু বলতো, আবার কখনো জাদুকর বলতো, কখনো বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল। পাগল বা জাদুকর হইতে পারে, পাগলে তো কোনো সংকল্পই থাকে না, পাগল তো যা বলে বিনা খেয়ালই বলে, তার তো কোনো ইচ্ছাই নেই। হ্যাঁ, তাহলে পাগল কখনো জাদুকর হইতে পারে না, কখন আবার কবি বলতো, তাদের কথাতে দ্বন্দ্ব ছিল। জাদু বলতো এই অজুহাতে যে স্বামী কাফের হয়ে মুশরিক হয়েই আছে, প্রতিমা পুতুলকে মজবুত করে ধরে আছে, স্ত্রী কোরআন আয়াত শুনে হেদায়েত হয়ে গেছে, বাপ কট্টর মুশরিক হয়ে আছে, আর ছেলে যুবক 12 বছর 14 বছর মুসলিম হয়ে গেছে, আবদুল্লাহ বিন আমর বিন আস, আমর বিন আস পরে ইসলাম গ্রহণ করেছেন, আবদুল্লাহ তার ছেলে আগে ইসলাম গ্রহণ করেছেন, এরকম বহু ঘটনা আছে, নবিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে, আবু সুফিয়ান পরে, এইভাবে বহু বহু সাহাবাই কেরামদের ঘটনা এরকম রয়েছে। তো তারা জাদু বলে আখ্যায়িত করল কোরআনে কারীম কি, ওয়া ইন্না বিহি কাফিরুন, সুতরাং এই কোরআন কে আমরা অস্বীকার করছি, আমরা কে কাফার এক ফরমান অস্বীকার করা, আমরা অস্বীকার করছি। ওয়া কালু, আরো একটা কথা বলেছিল, আজকাল যেমন দুনিয়াতে মানুষের ধ্যান ধারণা যে যার কাছে নেতৃত্ব আছে বা যার কাছে ধন সম্পদ আছে সে সমাজের অধিপতি হবে, সমাজের চেয়ারম্যান হবে কে, হ্যাঁ সমাজের গ্রামের মাতবর হবে কে, হ্যাঁ দায়িত্বশীল হবে যে প্রভাবশালী, যার বংশ বড়, হ্যাঁ যার ঘরে ধন দৌলত আছে, কথা চলে যাতে করে সমাজে তার। তো এইরকম মক্কার মুশরিকরা বলেছিল যে আল্লাহ যদি নবী পাঠাবেন মক্কায়, তা আর পেলেন না এই মোহাম্মদ ছাড়া, আরে বড় বড় নেতা ছিল ওদেরকে নবী বানাইতেন আল্লাহ, হ্যালো ইয়াতিম কে, যার বাপের খোঁজ নাই, মায়ের খোঁজ নাই, কেউ নাই, দাদা নেই, সব ইয়াতিম হয়ে মানুষ হয়েছে, আর একে আল্লাহ নবী বানেন, এটা কেমন কথা। আল্লাহর কাছে এই কাফের মুশরিকরা তাদের প্রস্তাব পেশ করছে যে আল্লাহ তুমি যদি নবী বানাই থাক, তা আমাদের আরো তো লোক ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুনেন, ওয়াকালু, এই কাফেররা বলেছে, লাউলা নুজ্জিলা হাযাল কোরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, লাউলা নুজ্জিলা হাযাল কোরআন, এই কোরআন কেন নাজিল হইল না আলা রাজুলিন আযীমিন, আসলে রাজুলিনের সিফাত হচ্ছে আযীম, আর মধ্যখান মিনাল কারিয়াতাইনি হচ্ছে ওই নুজ্জিলার সিলা, এই কোরআন কেন নাজিল করা হইল না একজন মহান ব্যক্তির উপর, মিনাল কারিয়াতাইন, এই দুই জনপদের কোন এক জনপদের, দুটো বড় শহর আছে আমাদের মক্কা আর তায়েফ, কারিয়াতাইন দুই জনপদ দুই শহর বলে উদ্দেশ্য তারা করেছে মক্কাকে এবং তায়েফকে, মক্কা আছে তায়েফ আছে দুটো পাশাপাশি শহর আছে, তখনকার যুগে জিদ্দা তো মশহুর ছিল না কিন্তু তায়েফ মশহুর ছিল, মক্কা আছে তায়েফ আছে, মক্কায় আর কোন এক নেতাকে নবী বানানো হইতো, অথবা তাইফের কোন এক নেতাকে, পয়সাওয়ালাকে, সচ্ছল ব্যক্তিকে নবী বানানো হইতো, যারা মহান ব্যক্তি, যাদেরকে সকলে চেনে, যারা যখন নবী হওয়ার কথা বলতো তাদের বংশধর মানত, ছুটে যেত তাদের দিকে, এবং এটা যুক্তিসঙ্গত হইত, এই যুক্তি পেশ করল কাফেররা। কেউ কেউ তাদের নাম উল্লেখ করেছেন, যেমন মক্কার সবচেয়ে ধনী ধনাঢ্য লোক ছিল ওয়ালিদ বিন মুগিরা, যার 10টা ছেলে, জন, আজকে থেকে কিছুদিন আগে এখনো জনের একটা মূল্য আছে, যদি কারো আমাদের দেশে গ্রামাঞ্চলে বলে এর লাঠি বেশি আছে রে, বলে না শুনেছেন, লাঠি বেশি গ্রামাঞ্চলে, লাঠি নিয়ে লড়াই, সুতরাং লাঠি বেশি হইতে হবে, পয়সা থেকে অনেক সময় কাজ হয় না, কারণ লড়াই তো আর হালাল হারাম জায়েজ না দেখা দেখি না, মারতে হবে, সেটা লাঠি দরকার, লোক দরকার। এই জাহিলিয়াত ওই কাফেরদের যুগের মতো জাহিলিয়াত আছে, তুই এ বড় গৌরব করতো, আর লোকেরা তার দিকে এরকম মাথা ছেড়ে দেখত, 10 ছেলে যখন কোন মজলিসে বসে 10টা ছেলে এদিকে ওইদিকে সব বসে আছে, সব বডিগার্ড, ওকে নবী বানানো হইতো, অথবা সাকিব গোত্র খুব প্রসিদ্ধ গোত্র তাইফের সেই সম্ভ্রান্ত গোত্রের কোন এক নেতাকে বানানো হইত, এটা যুক্তিসঙ্গত ছিল। আল্লাহ পাক রব্বুল জবাব বলছেন যে নবুয়াত রেসালাত, কোন ব্যক্তিকে নবী করা বা রাসুল করা এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের এটা হচ্ছে অনুগ্রহ, ফজল রহমত আল্লাহ পাকের। এখানে রহমত বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফজল বলেছেন ওয়াকানা ফজলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী তোমার উপর আল্লাহ পাকের বড় ফজল রয়েছে, বড় অনুগ্রহ রয়েছে। নবুয়াত এবং রেসালাত আল্লাহ পাকের মহা অনুগ্রহ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। এখানে আল্লাহ বলছেন আহুম ইয়াকসিমুনা রাহমাতা রব্বিক, আল্লাহ পাকের রহমত হচ্ছে নবী করা রসুল করা, সেটা ভাগ করবে তোমরা না আল্লাহ ভাগ করবেন? আল্লাহ ভাগ করবেন। বলছে আহুম ইয়াকসিমুনা রাহমাতা রব্বিক, তারা কি হে নবী তোমার রবের রহমতকে নিজে ভাগ করতে চায় যে আমরা ভাগ করে দেবো, অমুককে নবী বানাবো, অমুককে নবী বানাবো, তোমাদের হাতে ছাড়া হয়েছে? আল্লাহ বলছেন না, নবী রসুল হওয়া তো দূরের কথা, এমনকি তোমাদের রুজি রোজগার কাজ কর্ম সুস্থতা দুনিয়াতে যা কিছু দিয়েছি সব বন্টন আমি একা আল্লাহ করে থাকি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ তাদের মাঝে ভাগ করে দিয়েছি তাদের উপজীবিকাকে, তাদের জীবন যাপনের যে উপায় উপকরণ রয়েছে এগুলিকে, মাঈশা ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জগতে, দুনিয়ার যা কিছু আছে আল্লাহর ভাগ, আমাকে যা দিয়েছে আল্লাহ পাক ভাগ করেছেন, যেটা আপনার ভাগ নয়, আর আপনাকে যা দিয়েছেন আমার চাইতে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আর অন্য কিছু দিয়েছেন, সেটা আপনার ভাগ, ওটা আমার নয়, আল্লাহ ভাগ করে দিয়েছেন, আমি আল্লাহ ভাগ করে দিয়েছি। এই জন্য হিংসা করা হচ্ছে বেকুপের কাজ, হিংসা করে পাবেন না তো আপনি, ওটা ওর ভাগ, আপনি হিংসা করে কি করবেন, পাবেন ওখানে পাবেন না, হিংসা করে লাভ না, হিংসা করে শুধু অন্তরে জ্বালা আর অন্তরে জ্বলে জ্বলে কখন হার্ট অ্যাটাক করে মরে। জি, হিংসুক লোক দুনিয়া তো কিছু পায় না আর আখেরা তো কিছু পায় না, লাভ কিছুই নেই। এই জন্য সাবধান, হিংসা করবেন না, কখনো কারো হিংসা করবেন না, যাকে আল্লাহ যা দিয়েছেন আপনাকে যা দিয়েছে তাতে শুকরিয়া আদায় করেন, আর ওপর দিকে তাকাবেন না, নিচের দিকে তাকান, আর নিজের চরখায় তেল দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পার্থিব জগতে মানুষের জীবিকাকে, মানুষের জীবন যাপনের সামগ্রীকে আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহ ভাগ করেছেন। এখানে আর একটা জিনিস লক্ষণীয়, কারণ আমাদের দেশে এই শিরকি রোগ আছে, আল্লাহ যখন ভাগ করে দিয়েছেন তাহলে জিলানি কি দিতে পারে, বড় পীর নামে যে আব্দুল কাদির জিলানি কি দিতে পারে বলেন দেখি, তাকে ভাগ করার ক্ষমতা দেওয়া হয়েছে? আরে খাজা মনে হচ্ছে স্ত্রী কি দিতে পারে, আল্লাহ বলছেন না হানো কাসাম না বাইন, আমি তো ভাগ করে দিয়েছি, তো ভাগ তো আল্লাহ করছেন। আর এই কবর পূজারী বলছে যে না ওলিয়া ওলিয়াকে দেওয়া আছে, তারাই তো ভাগ করে দিচ্ছে, চাদর চড়াইলে অভাব দূর হয়ে যায়, জি ওরসে গেলে অভাব দূর হয়, খাসে মোরগ নিয়ে গেলে অভাব দূর হয়, এই শিরকি কুফরি, এরপরে ইমান ইসলাম কিছুই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ভাগ করেন, এই ভাগ করাতে কোন অংশীদার নেই, কেউ শরিক নেই, এমনকি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ভাগ করার দায়িত্ব দেওয়া হয়নি, যে তুমি কাউকে ভাগ করে দাও, যদি এই দায়িত্ব দেওয়া হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা ছেলে সন্তান রাখতেন, কি বুঝতে পারছেন না, ছেলে সন্তানগুলি ছোটতে মারা গেল, নিজের হাতে ভাগ করা থাকলে ইনসাফের ভাগ যদিও করতেন নিজের যুক্তি তো তার কোনো ইনসাফই হইত, তিনি শুধু মেয়েগুলো চারটা মেয়ে রাখলেন আর ছেলে একটাও রাখলেন না, রাখতে তো পারতেন তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ভাগ, হে মোহাম্মদ তোমাকে আমি ছেলে সন্তান দেবো না, দিও আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো বাল্য জীবনে, নিয়ে নিয়েছেন আল্লাহ পাক রব্বুল, কারণ আল্লাহর ভাগ। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভাগের অধিকার দেওয়া হইতো তো নিজে থেকে এতিম হয়ে যেতেন, আমি কেন এতিম হব, দুনিয়ার কেউ সকল এতিম হবে না, আমি কেন এতিম হব, অধিকাংশ লোক এতিম নয়, আমি কেন এতিম হব মক্কায়? না, ভাগ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আর তিনি করেন, কিয়ামত পর্যন্ত একমাত্র তিনি ভাগ করবেন, কারো এই ক্ষমতা নেই। আল্লাহ পাক বলছেন ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাযিন দারাজাত, আর তাদের একে অপরের ওপর উন্নত করেছি মর্যাদায়। আল্লাহ পাক মানুষকে সমান করেননি দুনিয়াতে, মানুষকে আল্লাহ সমান করেননি, একজনকে আরেকজনের উপর করেছেন, একজনকে আরেকজনের নিচে করেছেন মর্যাদায়, শিক্ষায় বিদ্যা বুদ্ধিতে কৌশলে সুস্থতায় নেতৃত্বে অর্থ সম্পদে সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে আর একজন চাইতে ছোট বড় করেছেন। কি জন্য? এতে আল্লাহ পাকের বড়ই রহস্য আছে। আল্লাহ তাও উল্লেখ করেছে, লিয়াত্তাখিজা বাদহুম বাদান সুখরিয়া, যাতে করে তাদের একজন আর একজনকে নিজের আয়ত্তে রেখে কাজ নিতে পারে। সুখরিয়া, একজন আর একজনকে নিজের বসে রাখতে পারে, একজন আর এক অর্থ কি বলতে, একজন আর একজন থেকে সহায়তা নিতে পারে, সাহায্য সহযোগিতা নিতে পারে। সবাই যদি সমান হয়ে যেত কেউ কারো সহযোগিতা করত না। আজকে যতই ওপরে পৌঁছে যাক না কেন, তারও মুচির প্রয়োজন আছে, তার জুতোটা ঠিক করার জন্য বা জুতো তৈরি করার জন্য। রাজা বাদশাহ প্রধানমন্ত্রী নিজের জুতা নিজে তৈরি করবে না, মুচির দরকার আছে, তাই না? যত পেট্রোল আর ডলারের মালিক হয়ে যায়, ও চাষির ধান চাউলের দরকার আছে, গমের দরকার আছে, তাই না? আল্লাহ পাক এই কথাই বলেছেন এই আয়াতে। যতই বড় আল্লামা হয়ে যান না কেন, ওই তাঁতির দরকার আছে, তাঁতির দরকার আছে কাপড় পরার জন্য, কাপড় ছাড়া চলবে না। আপনার এলিমের ওই মারফতি কাপড় পরে কাজ হবে না বিদ্যার্থীদের মতো, হ্যাঁ মারফতি কাপড়ে হবে না, ন্যাংটাপের মারফতি কাপড় পরে। আল্লাহ পাক আমার বলছেন যে দেখেন, কেউ কারো বসে হইতো না, তাহলে সবাই সমান হইলো, তোমার জন্য আমি জুতা কেন ঠিক করবো, তুমি নিজে, তুমি রাজা, তুমি নিজে জুতা ঠিক করো, তোমার তোমার আমি বডিগার্ড কেন হবো, তুমি তোমার নিজের হেফাজত করো, আমার বডিগার্ড প্রয়োজন আছে, ঠিক না? তোমার দেশে নকরি কেন করবো, চাকরি কেন করবো তোমার, তুমি আমার চাকরি করো, আমার প্রয়োজন কি তোমার কাজ করো, সবাই সমান, আল্লাহ সমান করেন নিয়ে জন্য। সুবহানাল্লাহ, কত বড় রহস্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ও রাহমাত রব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াতে যতই কিছু দুনিয়ার ভোগ বিলাসের বস্তু, ধন সম্পদ হোক, নেতৃত্ব হোক, আর বিদ্যা বুদ্ধি হোক, যা কিছুই হোক না কেন, টাকা পয়সাই হোক, যাই হোক না কেন, ঘর বাড়ি বাগান যা কিছুই হোক না কেন, সবকিছুর চাইতে আল্লাহ পাকের রহমত শ্রেষ্ঠ। আল্লাহ বলছে ও রাহমাত রব্বিকা, হে নবী তোমার রবের রহমত খাইরুন, সবচাইতে শ্রেষ্ঠ, মিম্মা ইয়াজমাউন, যা কিছু তারা সঞ্চিত করে, একত্রিত করে দুনিয়ার ভোগ বিলাসের জন্য, তার চাইতে মানুষ যা কিছু সঞ্চিত করে দুনিয়ায়, নিজে জমা করে যে আমি নেতৃত্বে বাড়বো, আমি বিদ্যা বুদ্ধিতে বাড়বো, আমি ধন সম্পদে বাড়বো, এসবের চাইতে রবের রহমত হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত আমাদের উপর হচ্ছে ইমান, ইসলাম, পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের দিনের হেফাজত করা, হালাল হারাম বেছে চলা, কদম রাখবেন বেছে বেছে, যেখানে আল্লাহ কদম রাখতে বলেছেন সেখানে কদম রাখবেন, যেখানে আল্লাহ কদম রাখতে নিষেধ করেছে সেখানে কদম রাখবেন না, এর নাম হচ্ছে তাকওয়া। এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত আমাদের উপর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন তার রহমত থেকে আরো বেশি দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন যে দুনিয়া আল্লাহর কাছে কত তুচ্ছ, দুনিয়া কত মূল্যহীন আল্লাহ পাকের কাছে, যে দুনিয়া আল্লাহ কাফেরকে বেশি করে দিতে চান, কিন্তু আশঙ্কা আল্লাহ পাকের যে কাফেরকে যদি শুধু দুনিয়া দিতাম তাহলে দুনিয়াতে আর কোনো মুমিন ভালো মানুষ থাকতো না। এই হেকমতের জন্য আল্লাহ মুমিনদেরকেও কিছু দিয়েছেন, যে তোরাকেও কিছু দিচ্ছি, সবগুলি আবার কাফের হয়ে যাচ্ছে না। আল্লাহ পাকের কাছে এত ঘৃণিত, এত নোংরা এই দুনিয়া, দুনিয়ার টাকা পয়সা নেতৃত্ব লোভ লালসা যা কিছু ভোগের সামগ্রী, এগুলি আল্লাহ কাফেরকে সব দিয়ে দিতে চাচ্ছিলেন, কিন্তু দিয়ে দিলে দুনিয়াতে কাফের ছাড়া, মুশরিক ছাড়া, আর পাপিষ্ট ছাড়া ভালো মানুষ থাকতো না, মমিন থাকতো না, সালেহ নেক লোক থাকতো না, মুত্তাকি থাকতো না, যাতে কিছু মুত্তাকি থাকে জান্নাতের জন্য, আর অধিকাংশ কুফরি শির করে পাপ করে আর গোনায় ডুবে জাহান্নামে গিয়ে জাহান্নাম ভর্তি করে। এই জন্য আল্লাহ পাক ভোগ বিলাসের সামগ্রী কাফের পাপিষ্ট গুনাহগারদেরকে বেশি দিয়েছেন। আল্লাহ বলছেন আয়াতে, ওয়ালাউলা আন ইয়াকুনা আন-নাস উম্মাতান ওয়াহিদা, যদি আমার আশঙ্কা এই না হইত যে মানব জাতি, ওয়ালাউলা আল-খাশিয়া, এই আশঙ্কা যদি না হইত যে মানব জাতি এক জাতিতে, মানে একেবারে কুফরি আর পাপি জাতিতে পরিণত হয়ে যাবে, আন ইয়াকুনা আন-নাস উম্মাতান ওয়াহিদা, সব এক চটিয়া পাপি হয়ে যাবে, এক চটিয়া সব বিদিন কাফের, দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ামুখী ভোগ বিলাস দুনিয়ামুখী, কারণ ও এত পেয়েছে আমিও ততটার চেষ্টা করব, এইরকম সে উন্নতি করেছে আমিও সেই রকম করব। আজকাল দুনিয়ার প্রতিযোগিতা দেখেন, তার ছেলে ডাক্তার হয়েছে বিদেশ গেছে, আমার ছেলে বিদেশ যাবে, তার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কম্পিটিশন, তার ছেলে এই অমুক স্কুলে ভর্তি করেছে, আমি আমার পয়সা কম আছে আর কম থাকলেও সেই স্কুলে আমিও পড়াবো, আমার ছেলে এ হয় সে হয়। কিন্তু দিনের ক্ষেত্রে তার ছেলে এরকম পরহেজগার হয়েছে, আল্লাহ আলা হয়েছে, তার ছেলে এরকম ভালো আলেম হয়েছে, আমার ছেলে কেরকম করবো, এরকম লোক পাওয়াই মুশকিল, অল্প। দুনিয়ার দিকে কেমন ছুটেছে মানুষ। আল্লাহ বলছেন যে আমার যদি আশঙ্কা না থাকতো যে সারা পৃথিবীর সমস্ত মানুষ উম্মত ওয়াহেদা একটি জাতি মানে পাপিষ্ট কাফের জাতিতে আর গুনাহগার জাতিতে পরিণত হয়ে যাবে, লাজআলনা লিমান ইয়াকফুরু বিরহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিদা আলাইহা ইয়াযহারুন, তাহলে আমি যারা রহমানের সাথে কুফুরি করে, আল্লাহ পাককে অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, আল্লাহর দিনের বাস্তবায়ন করে না, তাদের ঘরগুলির ছাদ আমি রৌপ্য দিয়ে করে দিতাম, রূপার ছাদ করে দিতাম, চাঁদের ছাদ। রূপার যদি ছাদ হয়ে যেত কাফেরের বাড়িতে, ফাসেকের বাড়িতে, বেনামাজের বাড়িতে, মসজিদে নামাজ পড়ত, তারাও দৌড় দিত সব যে আমারও রূপার বাড়ি হওয়া দরকার, তাই না? একটিও নামাজই থাকত না। আল্লাহ পাক করতে চাইছিলেন, কিন্তু করলে সবগুলি জাহান্নামে চলে যেত, মানুষ আদম সন্তান মানে সব জাহান্নামে চলে যেত, উম্মত ওয়াহিদা হয়ে সব পাপিষ্ট হয়ে জাহান্নামের দল হয়ে যেত। আল্লাহ পাক এই জন্য করেননি। ওয়া মা'আরিজা, ওয়া মা'আরিজা আলাইহা ইয়াযহারুন, এবং তাদের সিঁড়িও আমি রূপার করে দিতাম, মিন ফিজাতিন, চাঁদের ছাদ করতাম তাদের বাড়ির, আর চাঁদের কি করতাম, হ্যাঁ, মে'রাজ আর মা'আরিজ জামা, তাদের সিঁড়িগুলো, তাদের বাড়িতে চড়ছে সিঁড়ি লিফ্ট, হ্যাঁ, এগুলি সব কিসের হয়ে যেত, রূপা চাঁদের হয়ে যেত, আলিহা আজহারুন, যা দিয়ে তারা আরোহণ করত, ওপরে চড়ত। শুধু তাই নয়, ওয়ালে বয়ুতহিম আবু আবাম ওয়া সুরুরা, আর তাদের ঘরগুলির দরজা আর পালং এগুলিও চাঁদি রূপার করে দিতাম। আমি করতে পারি, আল্লাহ পাক ইচ্ছা করলে যারা যত পাপ করবে তাদেরকে তত বেশি দিয়ে এইরকম আল্লাহ করে দিতেন, বাড়ি ঘর, ঘরের দরজা, ঘরের পালং, খাট, সরোর শরীরের জমা, শরীর আজকাল যে খাটে শুয়েছেন এই খাটকে শরীর বলা হচ্ছে, সবগুলিকে আমি রূপার করে দিতাম। আলাইহা ইয়াতাকিউন, যার উপর তারা হেলানা দিয়ে আসন নিয়ে বসত, রূপার খাটে হেলান দিয়ে বসত, রূপার বাড়ি ঘর। ও জোখরফা, শুধু রূপার নয়, কারণ একরকম মানুষ ভালোবাসে না, আর স্বর্ণেরও করতাম। এই যে জোখরফ, এই শব্দ দিয়ে এই সুরার নামকরণ হয়েছে, সুরায় জোখরফ। ও জোখরফা জাখরাফাতুন মানে সাজসজ্জিত করা, আর এখানে জোখরফার তাফসীর, তাফসীর কারণ সাহাবাই কেরামগণ করেছেন যে জাহাব, কারণ সবচেয়ে সুন্দর সাজসজ্জা যেটা মানুষ করে থাকে, নারীদেরকে সাজিয়ে থাকে, মেয়েদেরকে সাজিয়ে থাকে, স্ত্রীকে সাজিয়ে থাকে স্বর্ণের অলংকার দিয়ে। জোখরুফা, আর স্বর্ণের, স্বর্ণের ঘর, স্বর্ণের পালং, স্বর্ণের ছাদ, স্বর্ণের সিঁড়ি, এসব করে দিতাম। ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, ওয়াইন কুল্লু যালিকা ইন, এটা হচ্ছে নাফিয়া, যারা গ্রামার বুঝেন তাদের অবগতের জন্য বলছি, ইন মানে যদি হয়, এটা হচ্ছে ইন শর্তের, ইন শর্তিয়া হারফে শর্ত, আর ইন কখনো কখনো নেতিবাচক অর্থে, নায়ের অর্থে লা বা মায়ের অর্থে হয়, নায়ের অর্থে আর কি, যেটা এখানে নায়ের অর্থে আছে, আর লাম্মা মানে হচ্ছে ইল্লা, হ্যাঁ, ইল্লার অর্থে। তাহলে অর্থ ওয়াইন কুল্লু যালিকা মানে এগুলি আসলে কিছুই নয়, এ দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী, স্বর্ণ চাঁদি আর ভোগবিলাসের সামগ্রী, টাকা পয়সা, রিয়াল ডলার, এগুলি কিছুই নয়। লাম্মা মাতাউল হায়াতির দুনিয়া, একমাত্র পার্থিব জগতের ক্ষণিকের ভোগের বস্তু, একমাত্র পার্থিব জগতের ক্ষণিকের বস্তু ছাড়া আর কিছু নাই। এতক্ষণে ভাবার্থ আরো স্পষ্ট হইল, এ দুনিয়াতে যা কিছু আছে এগুলি হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগ বস্তু ছাড়া আর কিছুই নয়, একমাত্র ক্ষণিকের ভোগ বস্তু। যতই ধন সম্পদ থাক না কেন, যতই টাকা পয়সা থাক না কেন, সব কিছু ছেড়ে দিয়ে মাটিতে চলে যেতে হবে, কয়েকদিন মাটিতে থাকার পরে সে লাশ বের করে দাঁড়িয়ে, এমন দুর্গন্ধ ছড়িয়েছে, সরে গেছে, সুবহানাল্লাহ, যে কলকল কলকল করে পোকা, এই মাটির পোকা বলি, বসতে পোকা হয়ে গেছে, তা খাচ্ছে, বসতে খাচ্ছে, সেটা গরিব কেও খাবে আর আমির কেও খাবে, তাই না, নেতাকেও খাবে আর ধনাঢ্যকেও খাবে এই পোকাতে। ক্ষণিকের ভোগের বস্তু কিছুই না দুনিয়া। তবে করতে হবে কি, দুনিয়ামুখী নয়, আখেরাতমুখী হইতে হবে। তাই আল্লাহ বলছেন, ওয়াল আখেরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর পরকালের ভোগের সামগ্রী, পরকাল যে সুখের স্থান, চিরকালের সুখ, এই পরকাল ইন্দা রব্বে কার কাছে রয়েছে? কোন নেতার কাছে নেই যে ওই দল করলে পরকাল পেয়ে যাবেন। হ্যাঁ, কোন পয়সাওয়ালার কাছে নেই যে পয়সাওয়ালার বাড়ির চাকর ছিলাম সেই জন্য পরকাল পেয়ে যাবেন। কোন পীরের কাছে পরকাল নেই যে বাবা গো তোমরা নজর নিয়াজ দাও আমি একা জান্নাতে যাব না সবগুলিকে নিয়ে যাব। শুনেছেন এগুলো পীরদের বক্তব্য? জন্মই বলে দেখেন, যেটা আমাদের দেশীয় হক্কানি সেটাও যদি কথা বলে। আর ফুলতুলির বেরেলুই পীরের কথা, আমাদের ব্রিটেন থেকে আমাদের কয়েক ভাই টেলিফোন করেছে, ওখানে গিয়ে মসজিদে দাঁড়িয়ে গেল, আর তার যে খাস ভক্তরা আছে তারা বলছে যে এই যে বাবা বাবা সাহেব, ওদের সিলেটি ভাষা সাহেব বলে, সাহেবকে সাহেব, এই যে সাহেব এসছেন, এই সাহেব আপনাদেরকে একা ছেড়ে যাবেন না, আপনারা আল্লাহর হস্তে দান খায়রাত করেন, দান আল্লাহর হস্তে আর পকেটে যাচ্ছে হুজুরে কিবলা। চিন্তা করতে পেরেছেন আপনি? আশ্চর্য হয়ে যাবেন আপনি। কোরআন খানি তো, কোরআন খানি আমি দেখেছি ছোট কালে, কোরআন খানি যারা করছে মাই এটার নামে মরার নামে কোরআন খানি, কোরআন খানি করে সন্ধ্যাবেলা হচ্ছে আল্লাহর হস্তে আপনার দান খেরাত করেন। মহিলা মানুষ বাড়িতে বাপ মরেছে, মা মরেছে, ছেলে মরেছে, দান করতে আছে আল্লাহর হস্তে দান করা, সবগুলি শেষখানে ভাগ বন্টন করে মোল্লা হুজুরে নিয়ে চলে গেল, আল্লাহর হস্তে দান হইলা।